মাজিদ। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর মন্দিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার ছোট ভাইয়েরা এবং এই মাইকের আওয়াজ আমাদের এই আলোচনা যতটুকু পর্যন্ত যাচ্ছে এর মধ্যে পর্দার অন্তরালের আমাদের মা ও বোনেরা এবং যারা আমাদের আলোচনা শুনছেন সে সকল ভাই ও মুরব্বিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সলাতুল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত এই দীর্ঘ সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সুন্নাহ থেকে অনেক সুন্দর সুন্দর আলোচনা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শোনার আল্লাপাক তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাপাকের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের রাত অনেক হয়ে গিয়েছে, শীতকালীন রাত্রি, আমরা আর বেশিক্ষণ আলোচনা করব না ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কয়েকটি সংক্ষিপ্ত কথাবার্তা বলেই আমরা আজকের আলোচনা এই ওয়াজ মাহফিল আমরা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বিয়ান এবং আমার ভাইয়েরা, আজকে অনেক আনন্দ লাগতেছে, অনেক খুশি মনে হচ্ছে যে অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হওয়ার, আপনাদের সামনে কিছু কথাবার্তা বলার এবং শোনার, আপনাদের সাথে পরিচিত হওয়ার, দেখা সাক্ষাৎ হওয়ার আল্লাপাক সুযোগ করে দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া দান আল্লাপাকের শোকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যারা শুনতেছেন, যারা আছেন, সবাই আমার পরিচিত, আমিও আপনাদেরকে চিনি, আপনারাও আমাকে চিনেন আলহামদুলিল্লাহ। বর্তমানে আপনাদের দোয়া বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে অনেক জায়গায় দিনই আলোচনা, দিনই কথাবার্তা আমরা বলি, তো আলহামদুলিল্লাহ সেখানে আমাদেরকে হয়তো কেউ চিনে, আমরা অনেককে চিনি না, আবার আমরা মানে একজন আরেকজনকে আজকের এই মাহফিলে যেরকম পরিচিত, এরকম মাহফিল আমাদের খুব কমে হয়। আবার উত্তরবঙ্গের মাহফিল হইল শেষ রাত্রে, অর্থাৎ রাত্রে 12টা, 1টা, 3টা, 4টা, তো শ্রোতারা সুন্দর মতে ঘুমায়, বক্তা চোখ বন্ধ করে আলোচনা করেন, তো ওইটা আরেক দৃশ্য যে এশার পর থেকে ওয়াজ মাহফিল শুরু, ফজর পর্যন্ত ওয়াজ মাহফিল, এক একজন এক এক সময়ে এক ঘন্টা পর পর আলোচনা করতেছেন, অর্থাৎ আল্লাহর জমিনে বিচিত্র রকমের ওয়াজ মাহফিল, আবার বাংলাদেশের বাহিরে আরেক ধরনের ওয়াজ মাহফিল, যেটা আমাদের দেশের ওয়াজ মাহফিলের সাথে ওই ওয়াজ মাহফিলের মিল নেই। আমাদের দেশের একজন বক্তা আলোচনা করেন 2-3 ঘন্টা পর্যন্ত, পৃথিবীর অন্যান্য দেশের একজন আলোচক আলোচনা করেন সর্বোচ্চ 15-20 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা, আধা ঘন্টার উপরে পৃথিবীর কোনো দেশের ওলামায়ে কেরাম কথা বলতে পারেন না, একমাত্র বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের আলেমেরা 3-4 ঘন্টা ওয়াজ করতে পারে। আবার পৃথিবীর অন্যান্য দেশে ওয়াজ মাহফিলে শুধু মুফাসসিরে কোরআনে থাকে না, কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ হাজার হাজার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, অন্যান্য দেশে একজন মুফাসসিরে কোরআনও খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু আমাদের দেশ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে হাজার হাজার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশীয় মুফাসসিরে কোরআন খুঁজে পাওয়া যায় না, সব আন্তর্জাতিক। আবার আমাদের দেশ এমন একটা দেশ যে দেশে ছোট আলেম ছোট হুজুর খুঁজে পাওয়া যায় না, এটা হলো সব বড় হুজুরের দেশ, বড় আলেমের দেশ। আপনি কোনো এলাকায় গিয়ে ছোট হুজুর খুঁজলে যে আমি একটু ছোট আলেম খুঁজতেছি, তাহলে পাওয়া যাবে না বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ সব বড় আলেম, এটা আল্লাহ পাকের বিরাট নিয়ামত। আলহামদুলিল্লাহ আমরা আজকের এই মাহফিলে যখন আমরা আলোচনা করব, সেই আলোচনার মুহূর্তে আপনারা সকলে জানেন বর্তমান দুনিয়ায় এক করুণ হৃদয় বিদারক নির্যাতন জুলুম চলতেছে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, যে দেশের নাম হলো মিয়ানমার, আগে নাম ছিল বর্মা, বিভিন্ন নাম ছিল, এক সময়ের নাম ছিল আরাকান। সেই আরাকানের মুসলিম ভাই বোনদের নির্যাতন আল্লাহর জমিনে এই পর্যন্ত মনে হয় ফেরাউন নমরুদ যাদের কথা আমরা শুনি কোরআনে হাদিসে, ওই রকম জালেমেরও মনে হয় এরকম কঠোর নির্যাতন মানুষ মানুষের প্রতি আল্লাহর জমিনে কখনো করে নাই। আপনারা সকলেই বিষয়গুলো জানেন, বর্তমানে ইন্টারনেট ফেসবুকের আপনার সুবিধার কারণে সবাই আমরা কম বেশি জানি যে যেই ছবিগুলো আসতেছে, পত্রপত্রিকা আসতেছে, মিডিয়া আসতেছে, কিভাবে বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে ওই ঘরের ওই বাড়ির সব মানুষকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, আগুনের মধ্যে নিক্ষেপ করে চতুর্দিকে উল্লাস করতেছে, মানুষ উল্লাস করতেছে। মানে যেটা ভাবতে অবাক লাগে যে কিছু মানুষকে, জীবন্ত মানুষকে আগুনের মধ্যে ফেলে, জীবন্ত মানুষকে জবাই করে দিয়ে, জীবন্ত মানুষকে টুকরা টুকরা করে, আবার কিছু মানুষ চতুর্দিকে মজা করতেছে, আনন্দ করতেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে একটি সূরা নাজিল করেছেন, সূরা আল বুরুজ। সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি প্রাচীন যুগের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন, সেই ঈসা আলাইহিস সালামের যুগে এরকম একটা জাতি ইমানদারদেরকে মুমিনদেরকে ধরে ধরে এনে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, এবং কিছু মানুষ চতুর্দিকে বসে, স্টেডিয়ামের মতো চতুর্দিকে বসে সেটার আনন্দ উপভোগ করতেছিল। আল্লাহ কোরআনে কারিমে সেই ঘটনাটিকে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের সাথে তারা যে আচরণগুলো করছিল, মুমিনদেরকে তারা আগুনের মধ্যে যেভাবে আগুনের গর্তে নিক্ষেপ করছিল ওই দৃশ্যগুলো তারা উপভোগ করতেছিল। আল্লাহ পাক বলেন, যেই মানুষগুলোকে সেখানে নিক্ষেপ করা হচ্ছে তাদের কোনো ধরনের অপরাধ ছিল না, একটি মাত্র অপরাধ ছিল, সেই অপরাধটি হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই মানুষগুলো একটি মাত্র অপরাধ করেছিল, যে অপরাধটি ছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছিল, আল্লাহর উপরে ঈমান আনা ছাড়া আল্লাহর জমিনে তাদের আর দ্বিতীয় কোনো অপরাধ ছিল না। সেই একটি মাত্র অপরাধের কারণে ওই মানুষগুলোকে ওই আগুনের গর্তের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল। ঠিক একই রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই আরাকানের মুসলিম ভাই বোনদের আর কোনো অপরাধ নেই, একটি মাত্র অপরাধ তারা ইমানদার, তাদের নাম মুসলিম, তারা মুসলমান বংশোদ্ভূত। অথচ ওই আরাকানেরই আরেক বংশ যাদেরকে আমরা মগ বলে থাকি, বৌদ্ধ বলে থাকি, তারা নিরাপদে থেকে এই মানুষগুলোর উপরে নির্যাতন করছে, কারণ হলো তারা মুসলিম, তারা ইমানদার। এর বাহিরে তাদের আর কোনো অপরাধ আছে? একটাই অপরাধ যে এরা মুসলমান। আরেকটি আশ্চর্যজনক বিষয় যে সারা বিশ্বের মানবতা, মানবাধিকার সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ সেখানে এই গণহত্যা এই নির্যাতন বন্ধ করার জন্য এগিয়ে আসছে না। যদি সেখানে অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ নির্যাতিত হতো, সেখানে যদি কোনো ইহুদি নির্যাতিত হতো, কোনো খ্রিস্টান নির্যাতিত হতো, কোনো বৌদ্ধ নির্যাতিত হতো, কোনো হিন্দু নির্যাতিত হতো, তাহলে কি বর্তমান বিশ্ব পরিস্থিতি এরকম থাকত? একমাত্র তারা মুসলিম, এই অপরাধে সেই ভাই বোনদেরকে কেউ এখন সাগরে ভাসতেছে, লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন অনাহারে, খাবার নাই, দাবার নাই, ওষুধ নাই, চিকিৎসা নাই, নদীতে ভাসতেছে, নাপ নদীতে ভাসতেছে। বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশে আসতে পারছে না, কারণ বাংলাদেশে আসলেও তো সমস্যার সমাধান হবে না। এর আগে 5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, সেগুলোকে নেওয়ার জন্য কোনো ব্যবস্থা আজ পর্যন্ত করা হয় নাই। তা এখন সবগুলো যদি বাংলাদেশে নিয়ে আসা হয়, তো তাদের উদ্দেশ্য তো সফল, বাংলাদেশে এনে কি করবে? আমাদের সকলের আল্লাহর কাছে বিশেষ করে খাস করে এই রোহিঙ্গার মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করা উচিত। সবসময় আপনারা দোয়া করবেন, আমাদের দোয়া ছাড়া তো আর কিছু করার নাই। আমরা যারা সাধারণ জনগণ, তাদের দোয়া ছাড়া এর বাহিরে আর কিছু করার নাই। কিন্তু যারা প্রশাসনে আছেন, যারা ক্ষমতায় আছেন, যাদের কিছু করার আছে, আমরা সেই বিশ্ব যে সংস্থাগুলো আছে, জাতিসংঘ, OIC, আরো যত সংস্থাগুলো প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে আমরা অনুরোধ করব অতি দ্রুত এই মুসলিম ভাই বোনদের নির্যাতন আপনারা বন্ধ করুন। আর সাধারণ জনগণ আল্লাহর কাছে আমরা খাস করে সবসময় দোয়া করব, আল্লাহ পাক যেন এই রোহিঙ্গার মুসলিম ভাই বোনদেরকে, এই মাজলুমদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। সকলে বলি আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হল তাহজিরুল বেদাহ আর তারকু আনিল বেদাহ, অর্থাৎ বেদাত পরিহার করা, বেদাত সম্পর্কে সতর্কীকরণ। এই বিষয়টির উপরে আমরা সংক্ষিপ্তভাবে কিছু আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এই বিষয়টির সাথে আমরা কিছুটা পরিচিত, আবার কিছুটা অপরিচিত। আমরা বেদাত শব্দটা অনেক সময় শুনি মাঝে মাঝে, বেদাত, কিন্তু আবার অনেক বেদাতকে আমরা বেদাত মনে করি না। তাহলে বেদাতটা কি জিনিস, এটা সম্পর্কে স্পষ্ট ক্লিয়ার ধারণা থাকা উচিত, যেটা আমাদের দেশের মুসলিম ভাই বোনদের মধ্যে এই ধারণাটি পরিষ্কার নাই। কিন্তু আলহামদুলিল্লাহ বিশ্বের অনেক দেশের ভাই বোনদের কাছে বেদাত বিষয়টা খুব পরিষ্কার, কিন্তু আমাদের দেশে বেদাতটা এত পরিষ্কার নাই। বেদাত সম্পর্কে ঝাপসা ঝাপসা ধারণা। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বেদাত সম্পর্কে কি বলে? আমরা কোনো কিচ্ছা কাহিনী আলোচনা করব না, কোনো গল্প আলোচনা করব না। আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে কিছুক্ষণ সময় শুনবেন, অল্প কিছুক্ষণে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। বেদাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এবং আমাদের সমাজে প্রচলিত কিছু গুরুত্বপূর্ণ বেদাত, এই বিষয়গুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হাদিদের 27 নম্বর আয়াতে বেদাত সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা'আ রিদওয়ানিল্লাহি ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা। আল্লাহ রাব্বুল আলামিন নাসারাদের খ্রিস্টানদের অবস্থা তুলে ধরে আল্লাহ পাক বলেন, ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা, ওই খ্রিস্টানগণ নাসারাগণ তারা নতুন একটি বেদাত আবিষ্কার করেছিল, যে বেদাতটি ছিল রাহবানিয়াত, রাহবানিয়াতের বেদাত। মা কাতাবনাহা আলাইহিম, অতএব আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে ওই রাহবানিয়াতের বেদাত আমি তাদেরকে দিই নাই, রাহবানিয়াতের বিধান দিই নাই। ইল্লা ইবতিগা'আ রিদওয়ানিল্লাহ, তবে তাদের উদ্দেশ্য ছিল খুবই সৎ, তারা এই রাহবানিয়াতের বেদাত আবিষ্কার করেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। কিন্তু তাদের উদ্দেশ্য সৎ হওয়ার পরেও তারা কিন্তু তাদের আসল মাকসাদে পৌঁছতে পারে নাই, তারা সেই রাহবানিয়াতকে রক্ষা করতে পারে নাই। এই ছোট্ট আয়াতটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। প্রথম কথাটি বলছেন রাহবানিয়াতের বেদাত, খ্রিস্টানেরা যে বেদাতটা আবিষ্কার করছে সেই বেদাতটার নাম হলো রাহবানিয়াত। রাহবানিয়াতটা কি? রাহবানিয়াত হলো বিয়ে শাদী পরিবার পরিজন সবকিছু পরিহার করে শুধু আল্লাহর ইবাদত করা, এটাকে বলা হয় রাহবানিয়াত। আমরা অতীতে ছোটবেলা থেকে অনেকে শুনছেন যে শেখ ফরিদ 12 বছর জঙ্গলে গাছের লতা পাতা খেয়ে জীবন কাটাইছে, শুনছেন না? তারপর অমুক আল্লাহর ওলি বাড়িঘর পরিবার পরিজন ছেড়ে জঙ্গলে গিয়ে পাহাড়ে গিয়ে সাধনা করে আল্লাহর ওলি হয়েছেন। এই জাতীয় যত কিচ্ছা কাহিনী আমরা শুনছি এগুলো সবগুলা ডাহা মিথ্যা কথা। কারণ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ পাক যত অসংখ্য হাজার হাজার, যাদের সংখ্যা আল্লাহ পাক বর্ণনা করেন নাই, এইরকম অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, একজন নবী রাসূলও কখনো জঙ্গলে গিয়ে পাহাড়ে গিয়ে সাধনা করেন নাই। তাহলে বোঝা যায় এটা নবীওয়ালা তরিকা না। জঙ্গলে গিয়ে সাধনা করেছেন গৌতম বুদ্ধ, জঙ্গলে গিয়ে সাধনা করেছেন শ্রীকৃষ্ণ, জঙ্গলে গিয়ে সাধনা করেছেন এই জাতীয় মানুষেরা। কোন আল্লাহর নবী কখনো জঙ্গলে গিয়ে পরিবার পরিজন ছেড়ে দিয়ে বিয়ে শাদী বর্জন করে দুনিয়ার মানুষকে বর্জন করে পাহাড়ে জঙ্গলে চলে গেছেন, এইরকম কোন নবীর ইতিহাস, কোন নবীর কাহিনী আমাদের জানা নেই, কোরআন হাদিসে এরকম কোন ঘটনা নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষাধিক সাহাবাই কেরাম ছিলেন, একজন সাহাবি জনপদ ছেড়ে দিয়ে পাহাড়ে জঙ্গলে গিয়ে সাধনা করেছেন, এরকম কোন সাহাবীর নাম কি আপনাদের জানা আছে? একজন সাহাবিও যায় নাই। তাহলে যেই সাহাবাই কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, সমস্ত সাহাবাই কেরাম আল্লাহর ওলি, তাহলে সেই আল্লাহর ওলিরা, সেই সাহাবাই কেরামেরা পাহাড়ে জঙ্গলে যাওয়া লাগে নাই। তাহলে পাহাড়ে জঙ্গলে গিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না, পাহাড়ে জঙ্গলে যাওয়াটাই আল্লাহর ওলি হওয়ার বিরোধী কাজ। পাহাড়ে জঙ্গলে জানোয়ার থাকে, আল্লাহ পাক পাহাড়ে জঙ্গলের জন্য বিভিন্ন মাখলুক সৃষ্টি করেছেন, মানুষের জন্য জঙ্গল সৃষ্টি করেন নাই। মানুষের জন্য আল্লাহ পাক এই ভূপৃষ্ঠকে, এই জমিনকে আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়েছেন। তাহলে মানুষ এবং নবী আলাইহিমুসসালাম, সমস্ত সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবে তাবেইনে কেরাম, তারা সবাই এই জমিনে থেকেই আল্লাহকে পেয়েছেন। তারা মানুষদের থেকে আড়ালে গিয়ে, জঙ্গলে গিয়ে, পাহাড়ে গিয়ে তারা সাধনা করে আল্লাহকে পাইছেন, এইরকম কোন নজির ইসলামে নাই। রাহবানিয়াতের বেদাতটা হলো এইরকম যে সংসার বর্জন করে, পরিবার বর্জন করে আল্লাহকে পাওয়া, এই প্রবণতা মানুষের মধ্যে থাকে, এটা মানুষের স্বাভাবিক প্রবণতা। আমরা একটা হাদিসের মধ্যে দেখি, বুখারি এবং মুসলিমে একটা হাদিস এসেছে, যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তিনজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে আসলেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে, যারা আমাদের আম্মা জান, ওই আম্মা জানদের কাছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইলেন। জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত বন্দেগী করেন, কোন সময়ে কোন ইবাদতটা করেন, কোন সময়ে খাওয়া দাওয়া করেন, কোন সময়ে ঘুমান, কোন সময়ে তার ইবাদতের রুটিনটা কি, আমাদেরকে একটু জানান। আম্মা জানেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে বর্ণনা দিলেন, ফালাম্মা উখবিরু কান্নাহা তাকাল্লুহা, যখন বর্ণনা দেওয়া হলো তখন ওই তিনজন সাহাবি মনে করলেন যে বর্ণনা আম্মা জানেরা দিলেন এটাতে বোঝা যায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ইবাদত করেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত তো অল্প। আম্মা জানেরা বর্ণনা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে দীর্ঘ সময় ঘুমান, তারপরে উঠে তাহাজ্জুদ আদায় করেন, তারপরে ফজর আদায় করেন, তারপরে এই কাজ করেন, তারপরে এই কাজ করেন, তারপরে এই কাজ করেন, সারা দিনের ২৪ ঘন্টার ইবাদত মিলিয়ে দেখা গেল ইবাদত একেবারে কম। একজন আরেকজনকে বলা বলি করতে লাগলো, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। শোনো, কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আমরা? নবী সাল্লাম যদি অল্প ইবাদত করেন সেটাই তার জন্য যথেষ্ট, আমরা যদি অনেক ইবাদত করি সেটাও আমাদের জন্য যথেষ্ট না। কারণ আল্লাহ পাক নবী সাল্লামের অতীতের সমস্ত গুণা, ভবিষ্যতের সমস্ত গুণা, সকল গুণা আল্লাহ পাক মাফ করে দিছেন, আমার আর তোমার গুণা তো আল্লাহ পাক মাফ করেন নাই। তখন একজন বলে উঠল, শোন, আমি আজকে থেকে ওয়াল্লাহে আল্লাহর কসম, আজকে থেকে আমি সারা রাত আর ঘুমাবো না, সারা রাত শুধু আমি সলাত আদায় করব, এশার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত আমি শুধু সারা রাত নামাজ পড়ব। আরেকজন উঠে বললেন, ওয়াল্লাহে আনা আসো মুদাহারা কুল্লা, শোনো, আমি আজকে থেকে সারা জীবন শুধু রোজা রাখবো, একদিনও আমি রোজা রাখা বাদ দিব না, কন্টিনিউ আমি রোজা রেখে যাব। আরেকজন বলে উঠলেন, শোনো, আমা ওয়াল্লাহি লা আতাজাওয়াজু আবাদা, আল্লাহর কসম করে বলছি আমি জীবনে কোনোদিন বিয়ে শাদি করব না। কেন বিয়ে শাদি করব না? আমি বিয়ে শাদি না করে শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করব। কারণ বিয়ে শাদি করলে পরিবার পরিজন হইলে আল্লাহর ইবাদত বন্দেগীতে বিঘ্ন ঘটে, বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করা যায় না। সুতরাং আমি বিয়ে শাদি পরিবার পরিজন থেকে দূরে থেকে আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য শুধু সাধনা করে যাব, ইবাদত বন্দেগী করে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এই খবর পৌঁছলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দাঁড়িয়ে বললেন, শোনো, আমার কাছে তোমাদের পক্ষ থেকে এই এই খবরগুলো এসেছে, তোমরা এরকম এরকম কসম করেছ, শপথ করেছ। শোনো, আমা ওয়াল্লাহি ইন্নি লাখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি রাসূলের থেকে দুনিয়ার কোন মানুষ বেশি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভয় করে না, আমার থেকে বড় মুত্তাকিন, বড় পরেজগার, বড় বুজুর্গ মানুষ দুনিয়াতে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না, কিন্তু আমি রাসূল, রাত্রিবেলায় উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রিবেলায় ঘুমাইও, আমি আবার ইবাদত করি, আমি রাত্রের বিশাল একটা অংশ ঘুমাই থাকি, তারপরে উঠে আমি ইবাদত করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি রাসূল মাঝে মাঝে রোজা রাখি, আবার মাঝে মাঝে আমি রোজা ছেড়েও দিই, আমি প্রতি মাসে তিন দিন রোজা রাখি, সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, এরকম মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে ছেড়ে দিই, আবার আমি রাসূল পরিবার পরিজন গঠন করি, আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, সংসার আছে। দুনিয়ার আমার উম্মতেরা জেনে রাখো, তোমাদের উম্মত, তোমাদের পরিবার, তোমাদের সংসার সর্বোচ্চ চারটি সংসার পর্যন্ত হইতে পারে, কিন্তু আমি রাসূলের এট এ টাইম একসাথে নয়টি সংসার। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়জন স্ত্রী, নয়টা সংসার। আর আমাদের উম্মতের মধ্য থেকে কেউ যদি বেশি সংসারও গঠন করতে চায় তাহলে কয়টা করতে পারবে? চারটা সংসার। তাহলে কি আপনারাও চারটা করবেন? আপনারা, আমরা হইলাম খায়েফিন, মানে আমরা হইলাম ভীত মানুষ। আল্লাহ পাক বলছেন, ফা ইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, যদি তোমরা আশঙ্কা করো স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদাতান, তোমরা বিয়ে করবা একটা, যদি এরকম আশঙ্কা থাকে, তোমরা যদি ভয় করো যে তোমরা তোমাদের স্ত্রীদের মধ্যে ইনসাফ কায়েম করতে পারবে না, তাহলে কয়টা বিয়ে করবে? ফাওয়াহিদাতান। তাহলে বোঝা গেল আমরা হইলাম ওই ভীত মানুষ, আমরা আশঙ্কা করি যে আমরা ইনসাফ কায়েম করতে পারবো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে মানুষদেরকে ইনসাফ শেখানোর জন্য এসেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে ১১ জন স্ত্রী বিয়ে করেছেন, কিন্তু এট এ টাইম ছিল ৯ জন। তো ৯টা সংসার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সবগুলো সংসার মেনটেন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদতও করেছেন, নবুয়তের দায়িত্ব পালন করেছেন, দাওয়াতের কাজও করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি রাসূল, এত বড় দায়িত্ব পালন করার পরেও আমি বিয়ে শাদী সংসার পরিবার পরিজন করেছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এটাই হলো আমার তরিকা, এটাই হলো আমার সুন্নাহ। ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে মানুষ আমার সুন্নাত থেকে বিমুখ হবে, আমার সুন্নাত থেকে বেশি করার বা কম করার চেষ্টা করবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়, উম্মত থেকেই বের হয়ে যাবে। তাহলে যে তিনজন মানুষ এখানে এসেছিলেন, এই তিনজন মানুষ তো ভালো কাজ করতে চেয়েছিলেন, এরা কি কোনোটা খারাপ করতে চেয়েছেন? যিনি বলছেন যে আমি সারা রাত নামাজ পড়বো, উনি কি খারাপ কাজ করবে? সারা রাত নামাজ পড়বো, অসুবিধা কি? ওনারা তো আমরা হলে বলতাম যে আল্লাহর ওলি হবে, বুজুর্গ হবে, ভালো মানুষ। আরেকজন বলতেছে আমি প্রতিদিন রোজা রাখবো, তো রোজা রাখলে অসুবিধা কি? রোজা রাখা তো ভালো কাজ, প্রতিদিন সে রোজা রাখবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে, রোজা রাখবে। আরেকজন বলতেছে আমি বিয়ে শাদী করবো না, তো ভালো কথা, বিয়ে শাদী না করে সে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এইরকম বেশি ইবাদত, বেশি বুজুর্গি, আমি রাসূলের থেকে বেড়ে যাওয়া, যে আমার থেকে বেশি ইবাদত, আমার থেকে বেশি ফরজগার, এইরকম যদি হও ফালাইসা মিন্নি, আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়, উম্মত থেকে বাদ। তাহলে বোঝা যায় বেশি ইবাদত করতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মত থেকে বাদ পড়ে যেতে হবে। বেশি ইবাদত সুখের খবর না, কিন্তু সেই ইবাদতটা হইতে হবে কার মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতই। আমরা যে কথাটা বলতেছিলাম, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহবানিয়াতকে, মানে বাড়ি ঘর সংসার ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করাকে উৎসাহিত করেছেন না নিরুৎসাহিত করেছেন? নিরুৎসাহিত করেছেন। খ্রিস্টানরা এই রাহবানিয়াত, অর্থাৎ বাড়ি ঘর সংসার পরিজন ছেড়ে দিয়ে এইরকম সন্ন্যাসী হয়ে যাবে, ইবাদত বন্দেগী করবে, এটাকে তারা নতুন বেদাত বানিয়েছে। আল্লাহ পাক বলেন মা কাতাবনা আলাইহিম, এই জাতীয় বেদাত আমি দুনিয়ার কোন উম্মতকে দিই নাই। এটা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন উম্মতকে এটা দেওয়া হয় নাই। তবে কিন্তু তারা যেটা করেছে সেটা করেছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তাদের নিয়ত কিন্তু ভালো, নিয়ত খারাপ না, নিয়ত হলো আল্লাহর সন্তুষ্টি। তাহলে বোঝা যায় নিয়ত ভালো হলেও যদি সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী না হয় তাহলে সেটা আল্লাহ পাক গ্রহণ করেন না। এজন্য বেদাত যারা করে দুনিয়াতে বা আমরা যারা করি, আমাদের নিয়ত কিন্তু ভালো, নিয়ত কিন্তু খুব পরিষ্কার, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করি। আল্লাহ পাক সেই কথাটা বলছেন ইল্লা বিতাগা ওয়াজহিল্লা, ওই নাসারারা খ্রিস্টানেরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তারা এটি করেছে। ফামার আওহা হাক্কারি আয়াতিহা, কিন্তু তাদের নিয়ত ভালো, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তারা করেছে, কিন্তু আমি আল্লাহ যে বিধান দিই নাই সেই বিধান যদি তারা পালন করতে চায় সেটাকে তারা যথাযথ সংরক্ষণ করতে পারবে না, যথাযথ সংরক্ষণ তারা করতে পারে নাই। যেমন আজকের দুনিয়া তো আমরা দেখি যত খ্রিস্টানদের বড় বড় গির্জা আছে, ওই গির্জার যারা পাদ্রী আছে তাদের খোঁজখবর নিয়ে দেখবেন তারা অসংখ্য অনাচারের সাথে জড়িত। এই অনাচারের সাথে জড়িত তাদের গবেষকেরাই তাদের পত্রপত্রিকায় তাদের মিডিয়া প্রকাশ করতেছে যে অমুক চার্চের অমুক পাদ্রী অমুক এই যৌন কেলেঙ্কারি ধরা পড়ছে, এই ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটছে। তাহলে তারা সংসার বিমুখ হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, বরং আল্লাহর নাফরমানি করে বসছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের ফিতরত জানেন, মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। তাহলে আমরা এই আয়াতে কারিমায় আল্লাহর পক্ষ থেকে বেদাতের ঘোষণা আমরা এখানে পাই। আল্লাহ পাক দুনিয়াতে মানুষদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি জন্য? খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, চাষাবাদ করার জন্য। মূল উদ্দেশ্য কি? এবার আল্লাহ পাক সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা তো আপনারা সবাই জানেন, জানেন না? এটা অসংখ্যবার আমরা শুনি, এটা শুনতে শুনতে এখন আর আরবি নাই, এটা বাংলা হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে মানুষ আর জিন এই দুটি মাখলুককে আমি আল্লাহ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে, শুধুমাত্র ইবাদত। এদের কাজে হলো ইবাদত করা, ইবাদতের জন্যই এদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আচ্ছা, এখন ইবাদতটা কেমনে করবে বা ইবাদতটা কি করবে, কি ইবাদত করব আমরা, এটা শেখানোর জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করছেন। কিতাবটা নাজিল করছেন, কোরআন নাজিল করছেন, যুগে যুগে কিতাব নাজিল করছেন ইবাদত শেখানোর জন্য। আচ্ছা, কোরআনে কারিম নাজিল হলো, কোরআনে কারিম বলতেছেন, বারবার কোরআনে আসতেছে ওয়া আকিমুসসালাহ ওয়া আকিমুসসালাহ ওয়া আকিমুসসালাহ, বান্দারা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আরবিতে সলাত, আল্লাহ পাক বারবার বলতেছেন সলাত কায়েম করো। এখন সলাত শব্দের অনেকগুলো অর্থ আছে। সলাত শব্দের একটা অর্থ আছে ড্যান্স, নাচ। আরবেরা জাহিলি যুগে নাচকে সলাত বলত, নাচের অনুষ্ঠানকে সলাত বলত। আচ্ছা, এখন আল্লাহ পাক বলতেছেন ওয়া আকিমুসসালাহ, সলাত কায়েম করো, সলাত কায়েম করো। কেউ যদি আয়াত দিয়ে বুঝে যে আল্লাহ পাক তো নাচতে বলছেন, এখন নাচের অনুষ্ঠান করে কেউ যদি মনে করে সলাত কায়েম করতেছে, এখন আমরা এটাকে ভুল বলবো কিভাবে? বলতে বলার কোনো কারণ নাই, সে তো কোরআনের আমল করতেছে। কোরআনে আল্লাহ বলছেন ওয়া আকিমুসসালাহ, সলাত কায়েম করো। এখন তার এটাকে ভুল বলবো কিভাবে, এটার দলিল আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছেন। সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ পাক বলেন, রাসূল, আমি আপনার উপরে যে কোরআনটা নাজিল করি, যে কিতাবটা নাজিল করি, এই কিতাব নাজিল করার উদ্দেশ্য হলো লিতুবাইয়ানা লিন-নাস, আপনি দুনিয়ার মানুষদেরকে ওই কিতাবের ব্যাখ্যা দিয়ে দিবেন, ওই কিতাবের বায়ান শিখাবেন, ওই কিতাবের যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো আপনি তাদেরকে ব্যাখ্যা করে দিবেন, বুঝাই দিবেন। তাহলে ওই সলাতটা কেমন হবে এটার ব্যাখ্যা দিবেন কে? এটার ব্যাখ্যা দিবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দায়িত্ব দিয়েছেন যে আমি কোরআনের যা নাজিল করি এটা দুনিয়ার মানুষদেরকে আপনি ব্যাখ্যা দিবেন, আপনি বুঝিয়ে দিবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত যেভাবে শিখাবেন, যেভাবে বুঝিয়ে দিবেন, সেটাই করা আমাদের উপরে ফরজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে গিয়ে কোনো ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ পাক বলেন, রাসূল, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে এই কথাটি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও। কি আল্লাহকে আমরা ভালোবাসি না? আল্লাহকে ভালোবাসে না এরকম কোন মানুষ আছে? নাস্তিক ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ নাই, সকলেই আল্লাহকে ভালোবাসে, ভালোবাসতে চায়। আল্লাহ পাক বলতেছেন, যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে তোমাদেরকে ভালোবাসার মাধ্যম হবে আমি রাসূলের সুন্নতের এত্তেবা। সুন্নতের এত্তেবা, সুন্নতের অনুসরণ, এটাই হবে আল্লাহকে ভালোবাসার মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটি যেভাবে করেছেন, যখন করেছেন, যে সময়ে করেছেন, যতটুকু করেছেন, সেই সময়ে সেই স্থানে ততটুকু ওই পরিমাণ করার নামই হলো সুন্নত। তার থেকে বাড়াইলে সেটার নাম বেদাত, তার থেকে কমাইলে সেটার নামও বেদাত। এবার বেদাত বুঝছেন? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই আমলটি যতটুকু করছেন, যেই সময়ে করছেন, সেটা থেকে বাড়ানো, কিছু বাড়ানোর নামও বেদাত, কিছু কমানোর নামও বেদাত। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে কি বেদাত করলে ভালোবাসা হবে, না সুন্নতের উপরে থাকলে ভালোবাসা হবে? আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করা লাগবে। ইউহিব্বুকুমুল্লাহু যদি তোমরা রাসূলের সুন্নতের অনুসরণ করো, সুন্নতের ইত্তেবা করো, আল্লাহ পাক তোমাদেরকে বড় বড় দুটি পুরস্কার দিবেন। প্রথম পুরস্কারটি হলো ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, আল্লাহর সাথে তার মহব্বত তৈরি হবে, আল্লাহর সাথে তার ভালোবাসা তৈরি হবে। আরেকটি বিশ পুরস্কার দেবেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক গুনাহ maaf করে দিবেন। আল্লাহর একজন বান্দার কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো, আল্লাহ যদি বলে বান্দারে আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ যদি কোনো বান্দাকে বলে বান্দা আমি তোমাকে ভালোবাসি, এর থেকে বড় পাওয়া আল্লাহর কোনো বান্দার আর আছে? দ্বিতীয়, কবরে, হাসরে, আখেরাতে সব জায়গায় যে জিনিসটির জন্য আমরা সব সময় ভয়ের মধ্যে আছি, হায়রে আল্লাহ পাক যদি আমার গুনাহগুলোর হিসাব নেন, আমার গুনার কারণে আমি জাহান্নামে যেতে হবে, আমার গুনার কারণে আমার আযাবে কবর হবে, আমার গুনার কারণে আমার আযাবুল হাসর হবে, আমার গুনার কারণে জায়গায় জায়গায় আমার ধরা খেতে হবে, আল্লাহ যদি বলে দেন বান্দারে আমি তোমার সকল গুনাগুলোকে মাফ করে দিলাম, ওই বান্দারও আর কি কোনো কিছু দরকার আছে? আল্লাহ যদি বলে বান্দা তোমার সব গুনাহ মাফ করে দিছি, বাস, গুনাহ মাফ করার পরে আল্লাহ আবার জান্নাতে দিকের যেখানে দিক, আল্লাহ যদি বলে যে বান্দা তোকে জান্নাতে দিব না, এখানে বসে থাক, জান্নাতের বাইরে বসে থাক, তো জাহান্নাম থেকে বাঁচলেই হলো, কি বলেন? জাহান্নামে না দিয়ে আল্লাহ যদি জান্নাতেও না দেয়, বলে যে এখানে বসে থাক বাইরে, জান্নাতের বারান্দায় বসে থাক বা জান্নাতের বাইরে এখানে বসে থাক, তাও তো আলহামদুলিল্লাহ ভালো, কি বলেন? জাহান্নাম থেকে বাঁচা, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য হলো, জাহান্নামের ভয় হলো কিসের কারণে? আমাদের গুনার কারণে। আল্লাহ পাক বলেছেন ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা যদি সুন্নতের ইত্তেবা করো, আমার রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, গুনাহ মাফ করে দিবে। তাহলে বান্দার যে দুটি বড় পাওনা, আল্লাহর মহব্বত আর গুনাহ মাফ, এই দুটাই আছে সুন্নতের ইত্তেবার মধ্যে। সুবহানাল্লাহ, সুন্নতের অনুসরণের মধ্যে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় বলে রাখি, আল্লাহর সাথে রাসূলের সাথে আমরা কি মহব্বত করব না প্রেম করব? হ্যাঁ, সবাই বলতেছে না, অনেকে প্রেম করতে চায় আল্লাহর সাথে, নাকি আল্লাহর সাথে রাসূলের সাথে মহব্বত, মহব্বত ভালোবাসা, আল্লাহর সাথে রাসূলকে ভালোবাসতে হবে, প্রেম করা যাবে না। প্রেম এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস, দুটার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, দুটা এক জিনিস না। অনেকে এটা বুঝে না, অনেকে মনে করে যে দুটা এক জিনিস। আরবিতেও এটা দুটা আরবি আছে, একটা হলো মহব্বত আরেকটা হলো এশক। প্রেমের আরবি হলো এশক, আর ভালোবাসার আরবি হলো মহব্বত। কোরআন এবং হাদিসে, কোনো আয়াতে, কোনো হাদিসে আল্লাহর সাথে রাসূলের সাথে এশকে করার জন্য আল্লাহ এবং রাসূল বলেন নাই। আল্লাহ এবং রাসূল বলছেন আল্লাহ এবং রাসূলের সাথে কি করার জন্য? মহব্বত করার জন্য, ভালোবাসা করার জন্য বলছেন। কিন্তু আমাদের দেশে মাঝে মাঝে আমরা শুনি যে অনেকে আল্লাহর সাথে প্রেম করে, রাসূলের সাথে প্রেম করে, এবং এরকম ওয়াজ মাহফিলে গানও গায় যে আসুন আমরা সবাই রাসূলের সাথে প্রেম খেলা খেলি, এরকম গানও গায়, প্রেম খেলা খেলে, নাউজুবিল্লাহ। আমরা আব্বা আম্মাকে কি ভালোবাসি না প্রেম করি? তারপরে আমরা আমাদের বোন ভাই বোনদেরকে আমরা কি ভালোবাসি না প্রেম করি? স্ত্রীকে কি করি? ভালোবাসি, প্রেম করি, দুটাই করি। কিন্তু এখন আপনি আম্মা আব্বাকে গিয়ে, আম্মাকে গিয়ে বলতে পারবেন যে আম্মা জান আমি আপনার সাথে প্রেম করি? বলতে পারবেন? তো তাহলে বোঝা যায় প্রেমের মধ্যে আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে প্রেম করা এটা বড় বেয়াদবি, কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল কোথাও প্রেম করতে বলেন নাই, আল্লাহ এবং রসুলের সাথে ভালোবাসতে বলছেন, মহব্বতের কথা বলছেন। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। এখন মহব্বত আর প্রেম যদি প্রেম করি অসুবিধা কোথায়? অসুবিধা আছে, অসুবিধা হলো আল্লাহ এবং রাসূলের সাথে যদি আমরা মহব্বত করি, আল্লাহ এবং রাসূলের সাথে যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলা যাবে না, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করা যাবে না, যেভাবে ইচ্ছা সেভাবে সম্বোধন করা যাবে না, যেভাবে ইচ্ছা সেভাবে ইবাদত করা যাবে না। মহব্বতের একটা মাপকাঠি আছে, ভালোবাসার মাপকাঠি আছে। আব্বা আম্মাকে ভালোবাসি আমরা, তাই বলে আব্বা আম্মা শরীরের যেখানে ইচ্ছা সেখানে হাত দেওয়া যাবে না, কি বলেন যাবে? তা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, এজন্য আল্লাহ এবং রাসূলকে যেভাবে ইচ্ছা সেইভাবে মহব্বত করা যাবে না। এই মহব্বতেরও একটা মাপকাঠি আছে, কিন্তু প্রেম করলে তখন আর মাপকাঠি থাকে না। আল্লাহ এবং রাসূলের সাথে যদি প্রেম করেন তখন আর মাপকাঠি নেই, তখন আবার বলতে পারেন যে আল্লাহ আমার ভিতরে ঢুকে গেছেন, আমি আল্লাহর মধ্যে ঢুকে গেছি। আমাদের দেশে এরকম পীর সাহেবও আছে, এক পীর সাহেব বলে যে আল্লাহ আমার মধ্যে ঢুকে গেছে, আরশে আজিমে গিয়ে দেখবেন আল্লাহ আমার সুরতে বসে আছে, নাউজুবিল্লাহ। কত বড় শিরকি কথা যে আল্লাহ তার মধ্যে ঢুকে গেছে! এই আকীদাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ, হুলুল, এটা শিরকি আকীদা। এটা হিন্দুদের আকীদা, এটা বৌদ্ধদের আকীদা। হিন্দু বৌদ্ধদের আকীদা হলো যে আল্লাহ সবকিছুর মধ্যে ঢুকে যায়, আল্লাহ তুলসী গাছের মধ্যেও ঢুকে যায়, আল্লাহ গরুর মধ্যেও ঢুকে যায়, আল্লাহ ছাগলের মধ্যেও ঢুকে যায়, আল্লাহ নদীর মধ্যেও ঢুকে যায়, আল্লাহ বাতাসের মধ্যেও ঢুকে যায়, যেদিকে তাকায় সেদিকে আল্লাহ। সুতরাং যাকে ইবাদত করি সেটা আল্লাহর ইবাদত। এই আকীদা হলো হিন্দুদের, বৌদ্ধদের। এজন্য তারা গাছেরও ইবাদত করে, মাছেরও ইবাদত করে, তারপরে পশু পাখিরও ইবাদত করে, যেটা পায় সেটারই ইবাদত করে, পাথর পাইলে পাথরেরও ইবাদত করে, তারপরে গাছ পাইলে গাছেরও ইবাদত করে, নদী পাইলে নদীরও ইবাদত করে। কারণ ওই নদীর মধ্যে, গাছের মধ্যে, পশুর মধ্যে, পাখির মধ্যে সব জায়গায় আল্লাহ ঢুকে আছে, নাউজুবিল্লাহ। আজকে মুসলমানদের মধ্যে অনেকে এটা বিশ্বাস করে যে আল্লাহ নাকি মানুষের মধ্যে ঢুকে যায়। একজনকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এখন নামাজ পড়েন না কেন? বলে যে আমি এখন শরীয়ত তরিকত হাকিকত মারেফত সব অতিক্রম করে এমন জায়গায় এসে পৌঁছে গেছি, এখন আল্লাহ আমার ভিতরে ঢুকে গেছে। এতদিন আমি আল্লাহর ইবাদত করতাম, এখন কার ইবাদত করবো? এখন তো আমি নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ। এখন আমি নিজেই আল্লাহ, এজন্য কার ইবাদত করবো? এজন্য আর ইবাদত করি না, এখন আর নামাজ নাই। অথচ আল্লাহ পাক বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করো যতক্ষণ না তোমার মৃত্যু আসে। এজন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকালের পূর্ব মুহূর্তে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার মতো শারীরিক ক্ষমতা নাই, দুজন সাহাবীর কাঁধে ভর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন। এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দেন নাই। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শরীয়ত তরিকত মারফত হাকিকতের ওই পর্যন্ত পৌঁছতে পারেন নাই। তা রাসূল যে জায়গায় পৌঁছতে পারেন নাই সেই জায়গায় পৌঁছা হলো শয়তানি কাজ। রাসূল যে জায়গায় পৌঁছেন নাই সেই জায়গায় পৌঁছাটা এটা আল্লাহর ওলিদের কাজ না, এটা হলো আউলিয়া ও শয়তানের কাজ, শয়তানের ওলিদের কাজ। কোরআনে দেখবেন দুইটা কথা আছে, কোন জায়গায় আছে আউলিয়া উল্লাহ, আবার কোন জায়গায় আছে আউলিয়া ও শয়তান। অলি দুই রকমের, আল্লাহর আল্লাহর অলিও হয়, শয়তানের অলিও হয়। শয়তানের অলি হতে গেলে ওই যে আল্লাহর সাথে প্রেম করে, আর ওই যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছতে পারেন নাই সে ওই জায়গায় পৌঁছে যায়। কোরআন কারিমের যতগুলো আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন সবগুলো আয়াতেই জাহেরি আয়াত, সবগুলাই জাহেরি, সবগুলাই বাতেনি। অর্থাৎ কোরআনের মধ্যে আমরা যে আয়াতগুলো দেখি এগুলোই কোরআনের আয়াত, এর বাহিরে আল্লাহ পাক আর কোন কোরআনের আয়াত নাজিল করেন নাই। কিন্তু অনেক মুসলমান দেখবেন বিশ্বাস করে, কয় এগুলা হলো জাহেরি আয়াত, আবার কিছু আছে বাতেনি আয়াত। বাতেনি আয়াত এগুলো নাকি সবাই জানে না, এগুলো কে জানে? ইবলিস জানে। যেগুলো বাতেনি আয়াত সেগুলো আমরা আলেম ওলামারা জানি না, সাহাবায়ে কেরাম জানেন নাই, তাবেয়ীনে কেরাম জানেন নাই, যুগে যুগে কেউ জানেন নাই, এগুলো শুধু ইবলিসই জানে। কারণ এর বাহিরে কোরআনের কোন আয়াত আরো রয়ে গেছে গোপনে, এটা বিশ্বাস করে কুফরি, ঈমান চলে যাবে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করতে হবে। আল্লাহ পাক কোরআন এবং হাদিসে যত জায়গায় বলছেন মহব্বত বলছেন। দেখেন মা বাবাকে মহব্বত করি, এজন্য মা বাবার সাথে কথাবার্তা বলতে হিসাব নিকাশ করে বলতে হয়, সম্মান করতে হিসাব নিকাশ করে সম্মান করতে হয়, আচার আচরণে হিসাব নিকাশ করতে হয়, কোন কোন সময় মা বাবার কাছে যেতে পারবেন কোন কোন সময় যেতে পারবেন না সেই কথাও আল্লাহ পাক কোরআনে নির্ধারণ করে দিয়েছেন। এটার নাম হলো মহব্বত। তাহলে আল্লাহ পাকের ইবাদত যদি করতে হয়, আল্লাহকে যদি মহব্বত করতে হয়, কিসের আত্তেবা লাগবে? সুন্নতের আত্তেবা লাগবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই সুন্নতের উপরে থাকার জন্য এমন ভাবে গুরুত্ব আরোপ করেছেন, কারণ পূর্বের জাতিগুলো বেদাতের কারণে ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সুন্নতের উপরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। এরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসটি জামিয়া তিরমিজি, সুনানে আবু দাউদ এবং মুসনাদে ইমাম আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতুল ফজর আদায় করলেন। সালাতুল ফজরের পরে ওয়াযানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান। এরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে এমন একটি করুণ খুতবা, এমন একটি করুণ ওয়াজ আমাদের সামনে করলেন, ওয়াজিলাত মিনহাল কুলুব জারাফাত মিনহাল উয়ুন। ওই আলোচনার পরে আমাদের সকলের অন্তরগুলো একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আমাদের চক্ষু থেকে জর্জর করে পানি ঝরে পড়তেছিল। এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নাহা মাউইযাতুন মুআদ্দে, আপনি যে আলোচনা করলেন মনে হচ্ছে এটা বিদায়ী আলোচনা, মনে হয় এটা আপনার জীবনের শেষ আলোচনা, আর মনে হয় জীবনে আপনি আমাদের সামনে আর ওয়াজ করতে পারবেন না। ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু ওয়াসিয়ত করেন, কিছু উপদেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওয়াসিয়ত করতেছি আল্লাহর তাকওয়ার ব্যাপারে। এরপরে আরো কিছু ওয়াসিয়ত করলেন, করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতালাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে আমার উম্মতেরা শোনো, অচিরেই তোমরা দেখতে পাবে অসংখ্য ইখতালাফ, অসংখ্য মতবিরোধ, অসংখ্য মত, অসংখ্য পথ। তখন তোমাদের জন্য করণীয় হলো, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমাদের জন্য করণীয় হলো তোমরা আমার সুন্নতকে শক্ত করে ধরে রাখবা, আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে, আমার সাহাবীদের সুন্নতকে ধরে রাখবা। আদু আলাইহা বিন নামাজে, সামনের দাঁত দিয়ে ধরলে হবে না, ধরতে হবে মাড়ির দাঁত দিয়ে, এক পাশের কিনারার দাঁত দিয়ে, কারণ সামনের দাঁত দিয়ে যদি আমার সুন্নত ধরো, ওই যুগটা এমন মারাত্মক যুগ আসবে, ফেতনার যুগ আসবে, কেউ তোমার থেকে টান দিয়ে সুন্নত ছিঁড়ে নিতে চাইলে তোমার দাঁত ভেঙে সুন্নত চলে যেতে পারে। আদু আলাইহা বিন নামাজে, কিন্তু যদি তোমরা মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরে রাখো, তাহলে তোমাদের থেকে সুন্নত যত চেষ্টা করুক ছিনিয়ে নেওয়ার জন্য ছিনিয়ে নিতে পারবে না। আর সব সময় সাবধান, খবরদার, ইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন জিনিস তৈরি করা থেকে, নতুন ইবাদত তৈরি করা থেকে সবসময় নিজেকে সতর্ক রাখবা, সাবধান থাকবা। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নতুন নতুন যত জিনিস তৈরি হবে এই সব জিনিসের নাম হলো বেদাত। বেদাতের সংজ্ঞা পাইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, যত নতুন নতুন জিনিস তৈরি হবে এই নতুন জিনিসগুলোর নামে হলো বেদা। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেক নতুন জিনিস যা তৈরি হবে এই বেদাতগুলো সব বেদাতে গোমরাহি। আমরা আমাদের দেশে কেউ কেউ বলে যে বেদাত দুই প্রকার, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়্যা, কিছু ভালো বেদাত, কিছু খারাপ বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বেদাতিন দালালা, কুল্লু বেদাত। কুল্লু মানে তো আপনারাও বুঝেন নাকি? সবাই বুঝে, কুল্লু মানে সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেক বেদাতেই গোমরাহি, প্রত্যেক বেদাতেই দালালা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরাহি শেষ পর্যন্ত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে বেদাতের শেষ পরিণতি কোথায়? জাহান্নাম। বেদাতের শেষ পরিণতি জাহান্নাম। এই জন্য বেদাতের ভালো আর খারাপ নাই, বেদাত সবগুলোই বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে, এই শরীয়তের মধ্যে, এই ইবাদতের মধ্যে নতুন কোনো কিছু তৈরি করে যেটা আমরা করি নাই, আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। আবার এই একই কথাটা সহি মুসলিমের হাদিসে এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমল আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, সেটা রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। তাহলে এখানে একটা জিনিস বলে রাখা দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দুইটা যে হাদিস শুনাইলাম, দুইটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আহাদাসা ফি আমরিনা, মানে আমাদের এবাদতের মধ্যে, আমাদের দ্বীনের মধ্যে, আমাদের শরীয়তের মধ্যে নতুন কোন কিছু যদি তৈরি করে, তো আমাদের দেশে যারা আমরা বেদাত করতে অভ্যস্ত, তারা অনেক সময় দেখবেন যে এই কথা বলে যে আচ্ছা মসজিদে যে নামাজ পড়তেছেন, এই যে প্যান লাগাইছেন এটাও তো বেদাত, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে ছিল না, কার্পেটে নামাজ পড়তেছেন এটাও তো বেদাত, এই যে মাইকে ওয়াজ করতেছেন এটাও তো বেদাত, তারপরে এই যে পাগড়ি পড়ছেন এই কাপড়টা রাসূলের যুগে ছিল না, এগুলোও তো বেদাত। মানে এই কথা বলার উদ্দেশ্য হলো বেদাতের কোনো গুরুত্বই নাই, বেদাত বলতে কিছু নাই, সব জায়েজ, সব সুন্নত। এখানে এটা এই প্রশ্নের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আহতাসা ফি আমরিনা অথবা ইবাদাতিনা, বেদাত হবে এবাদতের ভিতরে, বেদাত ওই এবাদতের বাহিরে না। অর্থাৎ একটা হলো এবাদতের জন্য, আরেকটা হলো এবাদতের ভিতরে। এবাদতের জন্য, দ্বীনের জন্য আপনি অসংখ্য নতুন জিনিস বানাইতে পারেন, সেটা বেদাতের আওতাভুক্ত না। আপনি সুন্দর সুন্দর মসজিদ বানান, সুন্দর সুন্দর টাইলস দেন, সুন্দর সুন্দর প্যান লাগান, সুন্দর সুন্দর কার্পেট দেন, ওগুলো হলো এবাদতের জন্য, ওটা এবাদতের ভিতরে না। কিন্তু এক সময় ছিল মাটির মসজিদ, কাঁচা মসজিদ, মসজিদে ফ্যান ছিল না, এসি ছিল না, ওই সময় জুমার নামাজ পড়তাম দুই রাকাত। এখন যে এত মসজিদ সুন্দর হয়েছে, এসি হয়েছে, তো সুতরাং জুমার নামাজ চার রাকাত পড়ি, অসুবিধা কি, নামাজও সুন্দর করি। এতদিন মসজিদও কাঁচা ছিল, মসজিদের কার্পেট ছিল না, মসজিদ পাকা ছিল না, ফ্যান ছিল না, এসি ছিল না, এতদিন আমরা জুমার নামাজ দুই রাকাত পড়ছি। তো জুমার নামাজ তো আসলে যুক্তিতে বলে যে আট রাকাত হওয়ার কথা, প্রতিদিন জোহরের নামাজ পড়ি কয় রাকাত, চার রাকাত। তাহলে শুক্রবারে ছুটির দিন, শুক্রবারে আমরা সবাই অবসর থাকি, তো ওই দিন তো নামাজ আরো বেশি হওয়ার কথা, অন্য দিন চার রাকাত হইলে সেদিন শুক্রবারে আট রাকাত হওয়ার কথা, কিন্তু সেই দিন পড়ি কয় রাকাত, দুই রাকাত। এখন মসজিদ সুন্দর হয়েছে, এই জন্য কি ওখানে দুই রাকাত বাড়ায় চার রাকাত করা যাবে, যাবে না। এখানেই বেদাতের প্রশ্ন, যে মান আহাদাসা ফি আমরিনা, মসজিদ সুন্দর করতে পারবেন, মসজিদ উন্নত করতে পারবেন, তারপরে আপনি এই যে ওয়াজের জন্য আমরা মাইক ব্যবহার করতেছি, তারপরে আরো যা যা করতেছি, এগুলো হলো দ্বীনের জন্য, দ্বীনের জন্য আপনি সুন্দর সুন্দর সব জিনিস ব্যবহার করা যাবে, কিন্তু দ্বীনের ভিতরে কোনো কিছু বাড়ানো কমানো যাবে না। এই জন্য আপনি ওই নামাজের ভিতরে এক রাকাত বাড়াইতেও পারবেন না, কমাইতেও পারবেন না। আচ্ছা, আবার ধরেন আমরা ফরজ নামাজগুলো জামাতে পড়ি, আমরা ফজরের দুই রাকাত ফরজ জামাতে পড়ি, সুন্নত দুই রাকাত কি জামাতে পড়ি? এখন যদি ইমাম সাহেব বলেন যে আসেন আমাদের মসজিদ এখন সুন্দর মসজিদ, এখন এসি মসজিদ, এখন অনেক উন্নত মানের, বাড়িতে ওই দুই রাকাত সুন্নত পড়ার কি দরকার, একা একই পড়া তো কি দরকার, সবাই মিলে ওই দুই রাকাতও জামাতে পড়ি, সুন্নত দুই রাকাতও জামাতে পড়ি, ফরজ দুই রাকাতও জামাতে পড়ি, অসুবিধা কি, জামাতে নামাজ পড়লে বেশি সওয়াব না? তাহলে সুন্নত দুই রাকাতও যদি জামাতে পড়ি তো সওয়াব বেশি হবে, কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সুন্নত নামাজগুলোকে জামাতে পড়েন নাই, সুন্নতগুলোকে একাকী পড়ছেন, এই জন্য সুন্নত একাকী পড়াটাই সুন্নত। যখনই সেগুলোকে জামাতে নিয়ে যাব তখন সেটা সুন্নত না থেকে হয়ে যাবে কি, বেদাত। এটাই হলো বেদাত। আর বেদাত কিন্তু খারাপ জিনিস না, বেদাত হলো সবসময় ভালো জিনিস। এটা মানুষ না বোঝার কারণ হলো যে বেদাত খারাপ জিনিসকে বেদাত বলে না, বেদাত বলা হয় ভালো জিনিসকে। ভালো জিনিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে করেন নাই, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু করছেন তার থেকে একটু বেশি, এখানে এই বাড়তিটা বেশিটাই বেদাত। কিন্তু মানুষ মনে করে যে এই বাড়তিটা তো আমি খারাপ কিছু করি নাই, ভালো কাজে করছি, তাহলে এটা বেদাত হবে কেন? এটা তো আমি খারাপ কিছু করি নাই, ভালো কাজে তো করছি, এই জন্য মানুষ বেদাত বোঝে না। এই জন্য সুফিয়ান সাউরি রহমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নাল বেদাতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। সুফিয়ান সাউরি রহমাহুল্লাহ বলেন, ইবলিসের কাছে মানুষ একটা কবিরা গুনার থেকে একটা বেদাত করা বেশি প্রিয়। ইবলিস মানুষকে একটা কবিরা গুনা করাইলে এত বেশি খুশি হয় না, যত বেশি খুশি হয় একটা বেদাত করাইলে। কারণ কি? কারণ গুনার কাজ করলে একসময় সে তওবা করে, কিন্তু বেদাত করলে সে জীবনেও কোনোদিন তওবা করে না। যখন একটা কবিরা গুনা করে, হারাম কাজ করে, তখন সে একসময় সে তওবা করবে, কিন্তু যখন বেদাত করে সে তো মনে করে আমি ভালো কাজে করতেছি, সে তো তার ধারণা এটা ভালো কাজ, তো ভালো কাজ যেহেতু করতেছে তো সে আর তওবা করবে কেন? এই জন্য ইবলিস এটা বেশি পছন্দ করে, যে একজন মানুষকে দিয়ে একটা কবিরা গুনা করাতে পারলে শয়তান এত খুশি হয় না, যত বেশি খুশি হয় একটা বেদাত করাতে পারলে। এই জন্য এটার পিছনে শয়তানের ইন্ধন থাকে বলেই মানুষের কাছে এটা খুব সুন্দর, এটা সুশোভিত। বেদাত গুলা কিন্তু খুব সুন্দর, খুব সুশোভিত, এগুলো দেখতে অনেক মজা, শুনতে অনেক মজা, পড়তে অনেক মজা, কারণ এগুলাকে শয়তান পিছন থেকে সুশোভিত করে দেয়। এটা দেখতে খুব চাকচিক্যময় বেদাত গুলো, এই জন্য সমাজ থেকে বেদাত দূর হয় না, কারণ এগুলো মানুষের কাছে আকর্ষণীয় করে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন খাইরুম মিন আমালিন কাসীরিন ফি বিদআ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্নতের উপরে অল্প আমল এটা অনেক বেশি কল্যাণকর বেদাতের উপরে অনেক বেশি আমলের থেকে। মানে অনেক আমল করলেন কিন্তু আমলগুলো সব বেদাতি, বেদাতি পদ্ধতিতে আমল। তার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্নত পদ্ধতিতে তুমি অল্প আমল করো, সেই আমলটা আল্লাহর কাছে ওই অনেক বেদাতি আমলের থেকে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সাহাবায়ে কেরামকে ডেকে দেখাইলেন যে দুইটা পাথরকে তিনি একত্রিত করলেন। একত্রিত করার পরে ওই দুই পাথরের মাঝখান দিয়ে একটু আলো আসতেছে এদিকে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, সাহাবী তাবি যারা ছিলেন সবাইকে লক্ষ্য করে বললেন, ওয়াল্লাহি লা তাযহারুন্নাল বিদআ, আল্লাহর কসম করে বলছি তোমাদেরকে, অচিরে পৃথিবীতে এত বেশি বেদাত আবিষ্কার হবে, অসংখ্য বেদাত প্রকাশ পাবে, আর প্রকাশ পেতে পেতে অবস্থা এক সময় এমন হবে, সুন্নত গুলাকে এই পাথর যেভাবে ঢেকে ফেলেছে আলোকে, সুন্নতকে এইভাবে বেদাত ঢেকে ফেলবে, আর এই দুই পাথরের মাঝখান দিয়ে যে আলোটুকু দেখতেছ পৃথিবীতে সুন্নত এরকম সামান্য আলোর মতো থাকবে। আর যখন কোনো ব্যক্তি একটা বেদাত ছেড়ে দিবে, লোকেরা তখন বলাবলি করবে, তোরে কাজ সুন্না, এই লোক তো একটা সুন্নত ছেড়ে দিছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষ যখন একটা বেদাত ছেড়ে দিবে, মানে বেদাত গুলো সমাজে এত শক্ত হয়ে যাবে যে বেদাত গুলো সুন্নত রূপ নিবে, বেদাতকে মানুষ মনে করবে এগুলো সুন্নত। তো একটা বেদাত যখন একজনে ছেড়ে দিবে, তখন লোকেরা, সমাজের লোকেরা বলাবলি করবে যে তরিকাতে সুন্না, যে এই লোক তো একটা সুন্নত ছেড়ে দিছে। মানে বেদাত গুলো সুন্নতের আসন দখল করবে, সুন্নতের জায়গা দখল করবে। হযরত গুদাইফ রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী, তাকে আব্দুল মালিক ইবনে মারওয়ানের যুগে গুদাইফ রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাকলেন। তিনি ওই যুগের একজন বড় বিশিষ্ট আলেম ছিলেন। তাকে ডেকে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান বললেন, শুনেন, আমি দুইটা আমল চালু করতে চাচ্ছি, এই ব্যাপারে আপনি যেহেতু বড় আলেম, আপনার থেকে একটু পরামর্শ নেওয়ার জন্য আমি আপনাকে ডেকেছি। সে পরামর্শটা হলো যে একটা কাজ আমি করতে চাই, রাফউল আইদি ফিল মানাবের। প্রতি শুক্রবারে ইমাম সাহেব যখন মিম্বরে দাঁড়াবেন, মিম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিবেন, ওই খুতবার সময় ইমাম সাহেব যে দোয়াগুলো করেন, ওই দোয়ার মধ্যে সবাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, এই এই নিয়মটা আমি চালু করতে চাই। শুক্রবারে জুমার নামাজের খুতবা, খুতবার মধ্যে কিন্তু দোয়া, দ্বিতীয় খুতবা তো পুরাটাই দোয়া। তো এই দোয়ার মধ্যে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার বৃষ্টির দোয়া করতে গিয়ে হাতও তুলছেন, এটারও দলিল আছে, হাদিস আছে। এখন তিনি চিন্তা করলেন যে যেটাকে আমরা এখন ফরজ নামাজের পরে নিয়ে আসছি যে দোয়াকে, কিন্তু এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যেই করতেন। এখন খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান বলতেছেন ওই দোয়ার সময় সবাই একটু হাত তুলে দোয়া করবে, পরে আর দোয়া হবে না, দোয়া কিন্তু তখন একবারেই হইতো, খুতবার মধ্যেই হইতো। তো এই নিয়মটা আমি চালু করতে চাচ্ছি। আরেকটা হলো আল কাসাস বাদ আল আসরে ওয়াল ফজর, ফজরের পরে এবং আসরের পরে কোরআন এবং সুন্না থেকে কাসাস বর্ণনা করা হবে। কোরআন সুন্নার মধ্যে অনেকগুলো গল্প আছে সুন্দর সুন্দর, ইউসুফ আলাইহিসসালামের, আসহাবুল কাফের, অনেক এরকম আছে। এই গল্পগুলো আসরের পরে ফজরের পরে শোনাবে, এই ব্যাপারে আপনার মতামত কি? তখন গুদাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি যে নিয়মগুলো চালু করতে চাচ্ছেন এই নিয়মগুলো কিন্তু অনেক ভালো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আহদাসা কাওমুন বিদআতান ইল্লা রুফিয়া মিসলুহা মিনাস সুন্নাহ। কোন কাওমের লোকেরা যখন কোন বেদাত আবিষ্কার করে, কোন কাওমের লোকেরা যখন কোন একটি বেদাত তৈরি করে, আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই কাওমের মধ্য থেকে ওই পরিমাণ সুন্নাত আল্লাহ উঠিয়ে নেন। আল্লাহ যে পরিমাণ বেদাত সমাজে চালু হবে ওই পরিমাণ সুন্নাত আল্লাহ পাক তুলে নেন। ফাতামাসসুকু বিসুন্নাতিন খাইরুম মিন আহদাসি বেদা। সুতরাং বেদাত তৈরি করার থেকে সুন্নতকে শক্ত করে আগ দিয়ে ধরে রাখা, এটাই তোমাদের জন্য উত্তম। গুদাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার এরকম খুতবার মধ্যে দোয়া করেছেন, কিন্তু প্রতি জুমায় প্রতি শুক্রবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম খুতবার মধ্যে দোয়া করেন নাই হাত তুলে। সুতরাং আপনি এটাকে নিয়ম বানিয়ে যদি চালু করে দেন এটা আপনার জন্য বেদাত হয়ে যাবে। আসরের পরে ফজরের পরে মাঝে মাঝে আপনি কোরআনের কাসাস বর্ণনা করতে পারেন, কিন্তু এটাকে যদি নিয়ম বানিয়ে ফেলেন প্রত্যেক ফজরের পরে প্রত্যেক আসরের পরে কোরআনের কাসাস বর্ণনা হবে, তখন এটা অবশ্যই বেদাত হয়ে যাবে। আমি আল্লাহ রাসূলের একজন সাহাবী জীবিত থাকতে আপনাকে বেদাত করার অনুমতি দিতে পারি না, এই বেদাত আপনি করতে পারেন না। তাহলে দেখেন সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সুন্নতের প্রতি কেমন তাদের নজরদারি ছিল, যে সামান্য একটু পরিমাণ সুন্নত থেকে বেড়ে যাবে বা সুন্নত থেকে কমে যাবে এটা সাহাবায়ে কেরাম সহ্য করতেন না। সুনান আদ-দারিমির 210 নম্বর হাদিস আমর ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার গভর্নর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে ইমামতি করতেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মসজিদের মুসল্লি ছিলেন, তিনি অনেক বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের মতোই সাহাবী। তা একদিন সকাল বেলায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন, মসজিদে এসে দেখলেন যে কিছু মানুষ গোল হয়ে বসে আছে, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা হালাকা করে গোল গোল হয়ে বসে আছে, বসে বসে প্রত্যেক গ্রুপে একজন নেতৃত্ব দিতেছে, নেতৃত্ব দিয়ে বলতেছে আপনারা সবাই সুবহান আল্লাহ বলেন, একশোবার সুবহান আল্লাহ বলেন। তো সবাই গনে গনে একশোবার সুবহান আল্লাহ বলতেছে, সবাই একশোবার আলহামদুলিল্লাহ বলেন, একশোবার আল্লাহু আকবার বলেন, এইভাবে গনে গনে তাসবিহ আদায় করতেছে। কাজটা কিন্তু খারাপ না, তারা যে কাজটা করতেছে কাজটা কিন্তু খুব ভালো, তারা আল্লাহর জিকির করতেছে, সুবহান আল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থাটা দেখে তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে দেখলেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির সামনে। কি ব্যাপার? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন দাখালতু ফিল মসজিদ ফারাআইতু হুনাকা কাযা ওয়া কাযা, আমি মসজিদে গিয়েছিলাম, মসজিদের মধ্যে এরকম এরকম বেদাত আমি দেখতে পেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি কি কি বেদাত দেখেছেন? তিনি বললেন আমি দেখলাম অনেকগুলো মানুষ দলে দলে হালাকা করে গোল হয়ে হয়ে বসে আছে, আর প্রত্যেকের মধ্যে একজন নেতৃত্ব দিতেছে, নেতৃত্ব দিয়ে সবাইকে বলতেছে যে সুবহান আল্লাহ বলেন একশোবার, আলহামদুলিল্লাহ বলেন একশোবার, আল্লাহু আকবার বলেন একশোবার, যেটা আমার রাসূল কখনো করেন নাই, সাহাবীরা কখনো করেন নাই। এইরকম একটি বেদাত এই কুফার মসজিদে তৈরি হয়েছে, যেটা দেখে আমি আবু মুসা আশআরী আর সহ্য করতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি বাধা দিলেন না কেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বাধা দিই না, এই কারণে আপনি হলেন কুফার গভর্নর, আপনি এক্ষেত্রে বাধা দেওয়ার অধিকারী, আমি তো বাধা দেওয়ার অধিকারী না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, হে হে আল্লাহ রাসূলের উম্মতরা, ওয়াইহাকুম ওয়াইহাকুম, তোমাদের ধ্বংস হোক, এত দ্রুত তোমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছ, এত দ্রুত তোমরা বেদাতের দিকে চলে যাচ্ছ। এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাগুলো এখনো পুরাতন হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্লেটে যেখানে খাবার দাবার করতেন সেই প্লেটগুলো এখনো ভাঙে নাই। আল্লাহ রাসূলের অসংখ্য সাহাবীরা এখনো জমিনে জীবিত আছেন। এই অবস্থায় তোমরা এরকম সুন্নতের মধ্যে বেদাত তৈরি করে ফেলেছ। তাহলে এখানে এই এই লোকগুলা কুফার মসজিদের যে মানুষগুলা এই জিকির করলেন, এই জিকির কি খারাপ কাজ করছেন? তাও দেখেন আবার বেঙ্গে বেঙ্গেও জিকির করে নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ করে নাই, করছে কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই সেখানে বাধা দিলেন, দুইজনেই বলে উঠলেন যে এটা সুন্নাত নয়, এটা বেদাত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে একজনের নেতৃত্বে দলবদ্ধ হয়ে গনে গনে জিকির করা, এই পদ্ধতিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। কিন্তু তাদের জিকিরগুলা ভালো, জিকিরগুলো তারা বসে বসে একাকে করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে গোল হয়ে বসে একজনের নেতৃত্বে গনে গনে জিকির করতেছে, এই পদ্ধতিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাহিরে, সাহাবায়ে কেরাম এটাকেই বেদাত বলছেন। তাহলে আমরা বুঝি যে বেদাতটা হলো সুন্নতের বিপরীত বা সুন্নত থেকে কোনো কিছু বাড়ানো বা কমানো। আজকে যদি আমরা সমাজের দিকে লক্ষ্য করি, চতুর্দিকে লক্ষ্য করি, অসংখ্য বেদাত, হাজার হাজার বেদাত, যেই বেদাতগুলো আমাদের সমস্ত ইবাদতকে ঢেকে ফেলছে, সমস্ত ইবাদতগুলো আজকে বেদাতের দ্বারা ঢেকে পড়ছে, মানে সুন্নতগুলো বেদাতের নিচে চাপা পড়ে গেছে। এখন যদি কেউ সুন্নতের আমল করতে চায় তো লোকেরা বলে যে সে বেদাতি হয়ে গেছে, মানে সুন্নত যে আমল করতে চায় তাকে লোকেরা বলে যে বেদাতি, আর যে বেদাত করে সে এখন সুন্নি। সমাজে এরকম হয়ে গেছে, মানে যে যত বেশি বেদাত করতে পারে সে তত বেশি সুন্নি, সুন্নতের অনুসারী, আর যে যত বেশি সুন্নত ধরে রাখে সে তত বেশি বেদাত। এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের মধ্যে আমরা বেদাত যুক্ত করি নাই। কয়েকটা ইবাদতের নমুনা বলি, যেমন ওযু করার মধ্যে দেখেন, ওযু আমরা প্রতিদিন ওযু করি না? ওযুর শুরুতে একটা দোয়া আছে, দোয়াটা আপনারা পারেন, কি দোয়া বলেন তো দেখি, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জুলমাতুন। সুন্দর দোয়া না? দোয়াটা কিন্তু সুন্দর, দোয়াটার মধ্যে খারাপ কোনো কথাবার্তাও নাই, কথাও সবগুলো চমৎকার, কথা সবগুলো সুন্দর, কথাগুলো খুবই সুন্দর। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জুলমাতুন, ইসলাম নূর, কুফর অন্ধকার, ইসলাম হক, কুফর বাতিল, কথাগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কথা। কিন্তু কথাগুলো বললে সওয়াব হবে না গুনাহ হবে? এই মাসালায় আর আর উত্তর আসবে না, কারণ আমরা সবাই তো পড়ি সওয়াবের নিয়তে, সওয়াবের নিয়তে পড়ি, গুনাহ হবে কেন? এটা গুনাহ হবে কেন এইটা বোঝানোই সমাজের সবচেয়ে জটিল কাজ। একজন আলেমের পক্ষে এটা বুঝাই দেওয়া যে এটা পড়লে সওয়াব হবে না, এটা গুনাহ হবে, এটা বুঝাই দেওয়া সমাজের মানুষকে, এটার মতো জটিল আর কাজ নাই। কারণ হলো এর মধ্যে কথা সবগুলো সুন্দর, কথা সবগুলো ভালো, তাহলে গুনাহ হবে কেন? গুনাহ হবে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আমাদেরকে ইবাদত শেখানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে সবচেয়ে বড় মুত্তাকী, সবচেয়ে বড় খাশিয়াতুল্লাহর অধিকারী, সেই রাসূল আমাদেরকে যে ওযু শিখাইছেন সেই ওযুর মধ্যে এই বিসমিল্লাহির আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম শিখান নাই। গুনাহটা হবে এই কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওযু করছেন সেই ওযুর মধ্যে এটা ছিল না, সাহাবায়ে কেরাম যে ওযু করছেন সেই ওযুর মধ্যে এটা ছিল না। যেদিন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম নাযিল হইছে, কোরআনে কারীমের সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক দশম হিজরিতে বিদায় হজের খুতবা হজ্জাতুল বেদার দিনে আরাফার ময়দানে আল্লাহ পাক এই আয়াতে কারীমা নাযিল করেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সেই দিন ওই আরাফার ময়দানে দশম হিজরির আরাফার ময়দানে 9 জিলহজ তারিখে আল্লাহর যে দিন ছিল, যে ওযু ছিল, সেই ওযুর মধ্যে এই দোয়া ছিল না। যেদিন দিন পরিপূর্ণ হয়েছে সেই দিন এই দোয়া ছিল না। কথাটা বুঝতে পারছেন? আবার আল্লাহ পাক যেদিন ঘোষণা দিয়েছেন আরশে আযিম থেকে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দিন পরিপূর্ণ হয়ে গেছে, সেই দিন এই দোয়া ছিল না। এই জন্য এটা সুন্নত নয়, সুন্নতের বিপরীত। ওযুর নিয়ত আছে না নিয়ত জানেন? ওযুর নিয়ত কয়জনে জানেন দেখি? নাওয়াই তো আনা তাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তাবাহাতান লিসসালাতে তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এটা আবার একটু কম জানে মানুষ, অনেক অনেক ভাই জানে না এটা। ওযুর নিয়ত আছে আমাদের বাংলাদেশে, কিন্তু আমাদের বড় ভাই মুফতি আলিমুল্লাহ হাফেজাহুল্লাহ, তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, সৌদি আরবের মানুষ কোনোদিন এই বিসমিল্লাহিল আলিয়াল আযিম আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম এটাও শুনে নাই, এই নামায়তো আনা তাওয়াজ্জা লিরাবিল হাদাসে এটাও শুনে নাই। এটা শুনছি আমরা বাংলাদেশের মানুষ মুখস্থ করছি। এই ওযুর নিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দিন, যে শরীয়ত, যে ইবাদত সেখানে ছিল না। এরকম আরো অনেকগুলো জিনিস আমাদের এই এরকম ওযুর ক্ষেত্রে দেখবেন কোন কোন বইতে লেখা আছে, হাত ধোয়ার সময় এই দোয়া, মুখ ধোয়ার সময় এই দোয়া, কুলি করার সময় এই দোয়া, ফা ধোয়ার সময় এই দোয়া, এরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় বিভিন্ন রকমের দোয়া। এই দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন নাই, নবী সাল্লাম আমাদেরকে শিখান নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই। তাহলে নবী সাল্লামের থেকে, সাহাবায়ে কেরামের থেকে বেশি বুজুর্গ সাজা, এটা আরেকটা অপরাধ। কথাটা বুঝতে পারছেন? আগে হাদিস বলছি যে বেশি করতে যাই, নবী সাল্লাম বলছেন যে পামান রাগেবান সুন্নতি বালাইসা মিন্নি, তাহলে আমার বেশি করার দরকার কি? আমালুন কলিলুন ফি সুন্নতিন খাইরুম মিন আমালিন কাসিরিন ফি বিদা, বিশাল বিশাল আমল করার থেকে, বস্তা বস্তা আমল করার থেকে আমল কম করব। কিন্তু কম করাটাই হলো সুন্নতের ভিত্তিতে, যদি কম করি এটা ওই বস্তা বস্তা আমলের থেকে অনেক বেশি উত্তম। আচ্ছা, ওযুর পরে আসি নামাজের মধ্যে। নামাজের প্রথমে জায়নামাজ পাক করার দোয়া, জায়নামাজ পাক করার দোয়া বলেন তো দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা, তারা কখনো ইন্নি ওয়াজ্জাহাত দিয়ে জায়নামাজ পাক করেন নাই। জায়নামাজ তো এমনি পাক, জায়নামাজ পাক না হলে আপনি নামাজে দাঁড়াইছেন কেমনে? জায়নামাজ তো আগে থেকে পাক আছেই, তাহলে জায়নামাজকে আর কোনো দোয়া দিয়ে পাক করার দরকার নেই। এরপরে আপনার নামাজের নিয়াত, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা সালাসা আরবা, এগুলো মুখস্থ করতে করতে কি কষ্ট! অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কখনো এই জাতীয় নিয়ত এগুলো কখনো মুখে উচ্চারণ করেন নাই। এই জন্য কোরআন হাদিসে তো আসা নাই, পৃথিবীর কোন মাঝহাবের কোন কিতাবেও আসা নাই। হানাফি মাঝহাবের যত কিতাব আছে, ওলামায়ে কেরাম আছেন, সেখানে কুদুরি বলেন, তারপরে সরবেকায়া বলেন, হেদায়া বলেন, এগুলোর মধ্যেও এরকম নিয়াত আসা নাই, অর্থাৎ কোন কিতাবে আসা নাই। কিন্তু বাংলাদেশের কিতাবে আছে, বাংলাদেশে এগুলো খুবই প্রসিদ্ধ, আমরা এগুলো মুখস্থ করতেছি। আজকে রাত্রে যদি সারা রাত আমরা এই বেদাতের বয়ান করি শেষ হবে না। যে সেক্টরে যাবেন সেই সেক্টরেই বেদাত আর বেদাত, অসংখ্য বেদাত, আগাগোড়া বেদাত। তারপরে নামাজের মধ্যে এরকম আরো অসংখ্য, নামাজের পরে সালাম ফিরানোর পরে, নামাজের যখন সালামটা ফিরাই আমরা, সালাম ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আল্লাহর জিকির করতেন। সালাম ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম কিন্তু বাংলাদেশে এটা নাই, বাংলাদেশে আবার এটার মধ্যে বাড়ানো হয়েছে। বাংলাদেশে আছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তারপরে তাবারাকতা নামাজখানে ওয়াদ খেলনাল জান্নাতা দারাকা দারুস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বাংলাদেশে তার একটু বেশি, হ্যাঁ আরেকটু বেশি, কারণ হলো প্রথমেই বলছি যে বাংলাদেশে তো সব উলামায়ে কেরাম আন্তর্জাতিক, এখানে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বাংলাদেশে, বাংলাদেশে কিন্তু দেশি আলেম নাই, সবাই আমরা কিন্তু আন্তর্জাতিক, এজন্য বাংলাদেশের দোয়াগুলির মধ্যে একটু বেশি থাকে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে অনেকগুলো দোয়া আছে, তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপরে আপনার সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস, এগুলো জোহর আসর এশার পরে তিন একবার একবার করে, ফজর এবং মাগরিবের পরে তিনবার করে, তারপরে আপনার আয়াতুল কুরসি, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের জিকির ছিল। কিন্তু দেখেন আমাদের দেশে শতকরা 99 ভাগ না তার থেকে আরো বেশি মানুষ সালাম ফিরানোর পরে আল্লাহর জিকির করে না, জিকির না করে অপেক্ষায় বসে থাকে কতক্ষণে ইমাম সাহেব মোনাজাত করবেন। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই সেটা করার জন্য পাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফরজ হওয়ার পরে মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছে, নামাজের পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 12-13 বছর নামাজের ইমামতি করছেন, করছেন না? এত নামাজে ইমামতি করলেন, জীবনে একবারও সালাম ফিরানোর পরে সবাইকে নিয়ে এরকম দোয়া করেন নাই, সম্মিলিতভাবে দোয়াটা করেন নাই। এবং এটা সহিহ হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিসও আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করছেন, অথচ সেটা আমাদের সমাজে শক্ত হয়ে বসে গেছে। এ কোন ইমাম সাহেব যদি ওই মোনাজাত না করে তা চাকরি থাকে না, কোন সুন্নতের কারণে ইমাম সাহেবের চাকরি গেছে এই নজির বাংলাদেশে নাই, বেদাতের কারণে ইমাম সাহেবের চাকরি গেছে এরকম অসংখ্য নজির আছে, যে বেদাত করে নাই এই জন্য তার চাকরি গেছে, সুন্নত আদায় করে নাই যে ইমাম সাহেব কেন আল্লাহর জিকির করলো না ফরজ নামাজের পরে, যেটা সুন্নত। এবং সমস্ত হাদিসের কিতাবে একটা অধ্যায় আছে বাবু জিকরে বাদা সালাতুল মাফরুদা, ফরজ সালাতের পরে জিকির, জিকির করলো না কেন এই জন্য চাকরি যায় না, চাকরি যায় না বেদাত করলো না কেন, এত শক্ত করে মজবুত হয়ে এই বেদাত সমাজের ঘেড়ে গেছে শক্ত হয়ে। তারপরে আপনার মাইয়্যত কেন্দ্রিক অসংখ্য বেদাত, মৃত ব্যক্তি কেন্দ্রিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি মানুষ মারা যেত না? গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কত সাহাবী শাহাদাত বরণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন কতজন মারা যান নাই? তাহলে তারা মাইয়্যতদের জন্য কি করছেন সেটার নজির আমাদের সামনে নাই? তাহলে আমরা সেই পদ্ধতি অনুসরণ না করে নিজেরা অসংখ্য পদ্ধতি মাইয়্যত কেন্দ্রিক, মৃত ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন যে আমাদের দেশে তাকে গোসল দিতে গেলে কত রকমের অসংখ্য বেদাতি পদ্ধতি চালু করা আছে যেগুলো কোরআন হাদিসে নাই। তারপরে আপনার মাইয়্যতকে যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার সময় কি করে? 40 কদম, 40 কদম গণনা করে, 40 কদম গণনা কোন জাল হাদিসেও কোথাও আসে নাই, বাংলাদেশে এটা শক্তভাবে প্রতিষ্ঠিত হয়েছে 40 কদম। তারপরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কবরে রাখার সময় কবরে রাখলো, রাখার পরে চার কোনা চারটা খুঁটি, খুঁটির একটা নাকি সুরাল, একটা কুলিয়া ইউয়াল কাফেরুন, একটা কুলহু আল্লাহু আহাদ, একটা কুলাজু বিরাব্বিল ফালাক, একটা কুলাজু বিরাব্বিন নাস, চার কুল, সাইর কুল দিয়ে ওই কবরটা বন করতেছে যাতে শয়তান আসতে না পারে, বাড়ি বন করে যেরকম এরকম চারটা কুল দিয়ে বন্ধ করে, এটার নজির কোন হাদিসে কোথাও নাই, কিন্তু বাংলাদেশে এটা এবাদত হিসেবে প্রচলিত। তারপরে মাইয়্যতকে দাফন করা হলো, দাফন করার সময় মাটি দেওয়া হচ্ছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা ভালো, আয়াতটা কোরআনে কারিমের আয়াত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম মাটি দেওয়ার সময় এভাবে তিনটা নিয়ে, একটা সময় মিনহা খালাকনাকুম, একটা সময় ফিহা নুঈদুকুম, আরেকটা সময় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা বলে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম কাউকে দাফন করেন নাই। অথচ আমাদের এখানে কত সুন্দর করে আমরা মুখস্থ করি, মিনহা খালাক নাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাইয়াতকে দাফন করা হলো, দাফন করার পরে আমরা সবাই বসে থাকি যে কোরআন তেলাওয়াত করে দোয়া করা হবে, সম্মিলিত দোয়া করার জন্য সবাই অপেক্ষা করতে থাকি যে সবাই বসেন, জিয়ারত শেষ হলে জিয়ারত হবে তারপরে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ পদ্ধতি হলো কবর দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু, হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, হে আল্লাহ তুমি তাকে সাবেত রাখো। এখন প্রশ্ন হবে, প্রশ্নের উত্তরে তাকে সাবেত রাখো। এই দোয়া করতে করতে সবাই চলে যেতেন, সবাই জিয়ারতের জন্য পরে দোয়া করার জন্য বসে থাকতেন না। তারপরে আবার মাটি দেওয়ার পরে উপরে দিয়ে খেজুর গাছের ডাল, তারপরে বিভিন্ন রকমের জিনিস, কবরস্থানে চাল ডাল পিঁয়াজ আদা রসুন, এই যে অসংখ্য পদ্ধতি, এই পদ্ধতির পরে মারা গেল চার দিনের দিন বিশাল খানা জিয়াবতের আয়োজন করতে হবে, দশ দিনের দিন করতে হবে, চল্লিশ দিনের দিন করতে হবে। এই পদ্ধতিগুলো সব হিন্দুদের থেকে এসে গেছে, হিন্দুরা আমাদের পাশাপাশি বসবাস করার কারণে তাদের ধর্মীয় কৃষ্টি কালচারটা মুসলমানদের মধ্যে এসে গেছে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরামের সুন্নত নয়, সুন্নতের ব্যতিক্রম পদ্ধতি, নিজেদের বানানো পদ্ধতি। আপনার এরপরে যেই ক্ষেত্রে যাবেন, দরুদের ক্ষেত্রে আসেন, আল্লাহ পাক আমাদের জন্য দরুদকে একটা গুরুত্বপূর্ণ ইবাদত বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরা আমার রাসূলের উপরে বেশি বেশি দরুদ, বেশি বেশি সালাম পেশ করো। তো সাহাবায়ে কেরাম কি দরুদ সালাম পেশ করেন নাই? করছেন মানে কি? অসংখ্যবার করছেন। তাদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আজ পর্যন্ত কেউ বেশি ভালোবাসে নাই, কিয়ামত পর্যন্ত কেউ ভালোবাসতে পারবেও না। আল্লাহর জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসার নমুনা হলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বলে দিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, দুনিয়ার মানুষ যদি ওই সাহাবীদের মতো ঈমান আনে তাহলেই তারা হেদায়েতের উপরে আছে। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন? সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদও পড়তেন, সালামও পড়তেন। এবং এই আয়াতে কারিমা নাজিলের সাথে সাথে সাহাবায়ে কেরামের সামনে আয়াত নাজিল হতে দেরি নাই, আমল চালু হয়ে যেত। আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গেলেন, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা তো আপনাকে সালাম কিভাবে দিতে হয় সেটা জানি, আমরা তো সালাম দেওয়া জানি, কারণ আমরা আপনাকে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলি, নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম তো দিতে জানি, তা আপনাকে আমরা দরুদ কিভাবে পেশ করব? আল্লাহ বলেন সল্লু আলাইহি কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে তোমরা বলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমরা নামাজের ভিতরে যে দরুদটা পড়ি, এই দরুদটা শিখাই দিলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন এই দরুদ, আর আমরা শিখলাম কোন দরুদ? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটাকে দরুদ না কবিতা? এই দেশের মানুষকে এটা বোঝানো কঠিন যে দরুদ আলাদা, কবিতা আলাদা। কবিতা এক জিনিস, দরুদ এক জিনিস। দরুদ পড়লে সওয়াব হয়, কবিতা পড়লে সওয়াব হয় না। কবিতা আপনি বলতে পারেন, কবিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আপনি শেরেক মুক্ত, আপনি কবিতা রচনা করতে পারেন, এটা জায়েজ। কিন্তু সেটা তো ইবাদত না, সেটা দরুদ না। দরুদ শুধুমাত্র ওইগুলোই যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেগুলোর বাহিরে দরুদ বানানোর, ইবাদত বানানোর অধিকারও কারো নাই। এজন্য আমাদের দেশের বইতে দেখবেন দরুদে তুনাজ্জি, দরুদে এটা, দরুদে সেটা, অসংখ্য দরুদ বানানো আছে। দরুদ বানানোর, ইবাদত বানানোর অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। ইবাদত শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সেটাই কিয়ামত পর্যন্ত ইবাদত। তাহলে দরুদ হবে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তাহলে বালা গালুলা বিকামালহি এটা হলো কবিতা, এটা শেখ সাদী রহমতুল্লাহ এর একটা কবিতা। তো কবিতা আবার দরুদ হয় কেমনে? কিন্তু আমাদের দেশের মানুষ এটার দরুদ মনে করে, এটা পরে পরে সোয়া বর্জন করে, অথচ এটার কথাগুলোর সাথে তাওহীদ পরিপন্থী কথা আছে। বালাগাল উলা বিকামালহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি তার কামালিয়াতের মাধ্যমে শীর্ষে পৌঁছে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছার কোনো ক্ষমতা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহই পৌঁছাইছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা কে বাড়াইছেন? আল্লাহ বাড়াইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি রেসালত কে দান করছেন? আল্লাহ দান করছেন। আল্লাহ বলছেন যে ওয়া মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, কিছুই, সব আমি করছি আপনাকে, আপনাকে রাসুল বানাইছি। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসুল হবেন, তার আগের দিনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে তিনি কালকে থেকে রাসুল হবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানাইছেন, রাসুল বানাইছেন, মর্যাদা দিয়েছেন, সবকিছু কে? আল্লাহ। তো রাসুল কেমনে কামালিয়াত দিয়ে পৌঁছে যায়? অর্থাৎ এই কবিতার মধ্যে আকিদাগত সমস্যাও আছে, অথচ সেই কবিতাকে আমাদের দেশের মানুষ দরুদ মনে করে। আচ্ছা, তারপরে আবার দেখি দরুদ পড়ার সময় আমাদের দেশে লাফ মেরে দাঁড়াইও যায়। আমরা মাঝে মাঝে দাঁড়াইও যাই না, দরুদ পড়তেছি, দরুদ পড়তে পড়তে দাঁড়ায় যায়। ঘটনা কি? ঘটনা হলো যে নবী সাল্লাল্লাহু সালাম দিতেছে, বসে কেমনে সালাম দিবে? এটা বড় বেয়াদবি না? আচ্ছা, তো নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে সালাম দিই না আমরা? এটাকে বসে দিচ্ছি না দাঁড়ায় দিচ্ছি? কেউ যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি কে বসে সালাম দেওয়া বেয়াদবি, দাঁড়ায় দিতে হবে, তো তার পক্ষে তো তাশাহুদ বসে পড়া যাবে না। নামাজে আপনি যখন বসলেন দুই রাকাত পরে, প্রথম বলবেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, তারপর দাঁড়ায় যেতে হবে লাফ মেরে, দাঁড়ায় নবীকে সালাম দিতে হবে, আবার বসে যাবেন। এইভাবে তো আপনি নামাজ চলে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার ক্ষেত্রে বসে দাঁড়ায় শুয়ে সর্বাবস্থায় দেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির নাজির, এই বিশ্বাস পোষণটা আরেকটা শিরকি বিশ্বাস, যে আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর এলেম, আল্লাহর কুদরত এগুলো সর্বত্র বিরাজমান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় বিরাজমান নন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহর মতো সব জায়গায় যে আল্লাহর দৃষ্টি ক্ষমতা যেমন বিরাজমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিরাজমান, এই বিশ্বাস পোষণ করা শিরক। তো অনেকে বলতেন, যারা দাঁড়ায় যান তাদের আকীদা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বাতাসে আকাশে সব জায়গায় মিশে আছে, এই মসজিদে আমরা দরুদ পড়তেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে চলে আসছে। এই বিশ্বাসের জন্য একটা শক্ত দলিল আছে, সে দলিলটাও আপনাদেরকে বলে দিই, যে কবরে যে প্রশ্নগুলো হবে সে প্রশ্নগুলো কি? মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়্যুকা, তিনটা প্রশ্ন। তবে ওয়ামান নাবিয়্যুকার কোন কোটা রাওয়ায়েতে আরেকটা বাক্য আসছে, সে বাক্যটা হলো ওয়ামা হাজার রাজুল, মা হাজার রাজুল, মানে বলা হবে এই লোকটা কে, এরকম একটা প্রশ্ন হবে না? তো এখন আমরা ওলামায়ে কেরাম, আমাদের দেশের ওলামায়ে কেরাম, আমরা ব্যাখ্যা করছি কি, যে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? মদিনায়। আমরা মারা গেলাম বাংলাদেশে, এখানে কৈয়ারা দিঘির পাড়ে, কৈয়ারা দিঘির পাড়ে কবরস্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, দেখায় বলা হবে যে এই তুমি এই লোকটাকে চিনো, এই লোকটা কে? তাহলে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কৈয়ারা দিঘির পাড়েও আছে, তাহলে রাসূল সব জায়গায় আছেন, নাউজুবিল্লাহ, কত বড় শিরকি আকীদা। এই আকীদার তৈরি হয়েছে ওই বাক্যটা আরবদের ব্যবহার, আরবদের বাগদারা না বোঝার কারণে। বাংলা ভাষায় বাগদারা আছে না ঠিক, আরবি ভাষায় এরকম বাগদারা আছে। আরবি ভাষার মা হাজার রাজুল অর্থ হলো যে ওই লোক সম্পর্কে আপনি কি ধারণা করেন, কি জানেন, এটাকে আরবেরা বলে মা হাজার রাজুল। যেমন ধরেন আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমেরিকার যে প্রেসিডেন্ট হয়েছে তার সম্পর্কে আপনি কি জানেন, এই মাহাজার রাজুল এটা আরবদের একটি মানে বাগদারা, এটাকে আমরা বানাইছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসেন, জিজ্ঞেস করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দেখায় যে তুমি কি লোকটাকে চিনো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যাওয়া, এটা আরেকটি শিরকি এবং বেদাতি চিন্তাধারা। তারপরে দরুদের ক্ষেত্রে অসংখ্য দরুদ বানিয়ে বানিয়ে পড়ে। আরেকটি এর সাথে সম্পৃক্ত হলো যে মিলাদুন নবী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মানে কি? বার্থডে, বার্থডে বুঝেন না, মানে জন্মদিন। এই জন্মদিন পালন করা এটা হলো ইহুদিদের রীতি, খ্রিস্টানদের রীতি, বৌদ্ধদের রীতি, হিন্দুদের রীতি। খ্রিস্টানদের একটা বড় দিন আছে, কয় তারিখ? 25শে ডিসেম্বর। এটা কার জন্মদিন, কার বার্থডে? ঈসা আলাইহিসসালামের জন্মদিন হিসাবে তারা বলে। তারপরে আপনার হিন্দুদের একটা বড় দিন আছে, শ্রীকৃষ্ণের জন্মদিন। তারপরে বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের জন্মদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, নবী সাল্লাম কয় তারিখে জন্মগ্রহণ করছেন, এটা কে লিখে রাখলো, কে হিসাব রাখলো? নবী সাল্লামের বাপ তো মারাই গেলেন, মা তো কিছুদিন পরে মারা গেলেন, এবং পরবর্তীতে ঐতিহাসিকেরা নবী সাল্লামের জন্ম কয় তারিখে সেটা বর্ণনা করতে গিয়ে 12টির অধিক মত আছে নবী সাল্লাম কয় তারিখে জন্মগ্রহণ করছেন। আর সবচেয়ে প্রসিদ্ধ রওয়ায়েত হলো যে নবী সাল্লাম রমজান মাসে জন্মগ্রহণ করছেন। এটা দলিল হলো যে নবী সাল্লাম নবুয়ত পাইছেন কোন মাসে? হ্যাঁ, কোরআন নাযিল হয়েছে সর্বপ্রথম কোন মাসে? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। তাহলে যে সময় কোরআন নাযিল হয় সেই সময় নবী সাল্লামের বয়স কত? তো 40 বছর কোন মাসে পূর্ণ হয়েছে? রমজান মাসে। তাহলে নবী সাল্লামের জন্ম রমজান মাসেই। অনেক ঐতিহাসিক বলছেন যে নবী সাল্লামের জন্ম রমজান মাসে, এই জন্য রমজান মাসে 40 বছর পূর্ণ হয়েছে, তখন আল্লাহ পাক তাকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। আবার অনেক ঐতিহাসিক সে মুহররম মাসের কথা বলছেন, সফর মাসের কথা বলছেন, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। আচ্ছা, তো এত কথা হইল কেন? এত কথা হওয়ার কারণ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, তাবেইনেরা, তাবে তাবেইনেরা, তারা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে হবে, জন্মদিনে কেক কাটতে হবে, বা আরব দেশে যেটা পাওয়া যায় সেটা করতে হবে, এই চিন্তাধারা তাদের মাথায় কখনো আসে নাই। এই জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করছেন সেটাই তারা খবর রাখেন নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ নিয়ে আমরা 12টা মত দেখলাম, এটা ওই সময় সাহাবীরা ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকাল করেছেন সাহাবীদের সামনে, সেটাও সাহাবীরা বলতে পারতেন না যে কয় তারিখে মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকাল নিয়েও অসংখ্য মত আছে যে কোন মাসের কয় তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকাল করছেন। প্রসিদ্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আব্দুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের 11 তারিখে মারা গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাহলে এতজন সাহাবীর সামনে মারা গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা ছিলেন, এত সাহাবি ছিলেন যারা নিজেদের জীবনের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করতেন, তারা কেউ মনে রাখেন নাই। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করতে হবে, এটা তাদের চিন্তাধারায় মাথায় কখনো আসে নাই। আরেকটি হলো, আচ্ছা জানলাম এটা 12 রবিউল আউয়াল তারিখে, ঠিক আছে, তাহলে কি সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে হবে? ইসলামে কোনো জন্ম দিবস, মৃত্যু দিবস এগুলো পালন করার কোনো বিধান নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতদিন জীবিত ছিলেন সাহাবিরা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্থডে পালন করেন নাই। একটা নজিরও নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে জন্মদিন পালন করা হয়েছে, সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করছেন। তাহলে 12 রবিউল আউয়াল জানলেও নবী সাল্লামের জন্মদিন পালন করার কোন সুযোগ নাই। আরেকটি হলো, জন্মদিন হয় মানুষের বছরে কয়দিন, কিন্তু আমাদের দেশে দেখা যায় ফজরের পরেও জন্মদিন, জোহরের পরেও জন্মদিন, এশার পরেও জন্মদিন। ভাই, সম্মানিত ভাইয়েরা, মুসল্লিয়ানে কেরাম বসেন, এখন মিলাদ আছে সকালে ফজরের পরে, আবার আসরের পরে, আবার এশার পরে, আবার প্রতিদিন। তাহলে বার্থডে কি প্রতিদিন হয়? ফজরের পরেও হচ্ছে, জোহরের পরেও হচ্ছে, আসরের পরেও হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা এটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে যেটা একেবারে অথেন্টিক দলিল পাওয়া যাবে, কোরআন সুন্নাহ জানা যাবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে যে কথাগুলো কোরআন হাদিসে আসছে এগুলো আমরা আলোচনা করতে পারি, এগুলো আলোচনাতে কোনো অসুবিধা নেই, এগুলো আলোচনাটা ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বৃদ্ধি পাবে। কিন্তু সেই আলোচনা হবে হয়তো মাঝে মাঝে কোনো এক সময়, কিন্তু এটাকে আমরা কন্টিনিউ ফজরের পরে, আসরের পরে, তারপরে বাড়ি উদ্বোধন করতে, তারপরে ঘর উদ্বোধন করতে, দোকান উদ্বোধন করতে, সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্থডে। আমরা ঘর উদ্বোধন হবে সেখানেও বার্থডে পালন করা হবে, আবার দোকান উদ্বোধন হবে সেখানেও বার্থডে, মানে সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করার মাধ্যমে সব, এটা আরেক বেদাতি চিন্তাধারা। এই জাতীয় চিন্তাধারা গুলো অসংখ্য আমাদের সমাজে ঢুকে আছে। তা আমরা রাত অনেক হয়ে যাচ্ছে, 10:30 উপরে বেজে গেছে, এইভাবে বর্ণনা দিতে গেলে একেবারে সারা রাত বর্ণনা দিলেও শেষ হবে না। এই জন্য সর্বশেষ কথা হলো যে আমরা এবাদত করি এমনি কম, আমাদের এবাদত হলো কম, পুঁজি কম। সেই এবাদতটাই যদি বেদাতের কারণে নষ্ট হয়ে যায়, সেই এবাদতটাই যদি আল্লাহপাক কবুল না করেন, বেদাত হলে আল্লাহপাক কখনো কবুল করবেন না। এবাদত কবুলের মূল শর্তই হলো এবাদতটি হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতিতে। আমরা সবাই আমাদের মা বাবার জন্য মহব্বত করি, মা বাবা মারা গেছেন দুনিয়া থেকে, সবাই চায় যে আমাদের মা বাবাকে কিছু দি, সবাই চায় না দিতে, সবাই এটা একবারে সব ছেলেমেয়েরাই চায় যে আমার আব্বা আম্মা কবরে চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আব্বা আম্মার জন্য কিছু হাদিয়া পাঠাই। কিন্তু হাদিয়া পাঠানোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে যেই কুরিয়ার সার্ভিসে পাঠাবো, যে ডাকে পাঠাবো, সেই ডাকের কিছু বিধিবিধান আছে। আপনি পোস্ট অফিসে পাঠাতে চাইলে পোস্ট অফিসের কিছু নীতিমালা আছে, তারপরে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাবেন, সেটারও কিছু নীতিমালা আছে। তা আমরা আছি এক জগতে এক দুনিয়ায়, তারা আছেন আরেকটা জগতে। এই জগৎ থেকে আরেক জগতে যে ডাকে পাঠাবেন সেই ডাকের কি কিছু নীতিমালা নাই? ওই নীতিমালা মেনে যদি পাঠান তাহলে আব্বা আম্মার কাছে যাবে, ওই নীতিমালা মেনে যদি না পাঠান তা আপনি বস্তা বস্তা পাঠাতে পারবেন, সেগুলো আব্বা আম্মার কাছে পর্যন্ত পৌঁছবে না, সেগুলো রাস্তায় নষ্ট হয়ে যাবে বা রাস্তায় কেউ খুলে নিয়ে নিবে। আপনি যদি কুরিয়ার সার্ভিসে 1 লক্ষ টাকা প্যাকেট একটা ভরে সিটির মতো পাঠাই দেন, তো এটা কি উনি পাবে? পাওয়ার সম্ভাবনা কম, কারণ এটা তো রাস্তায় চলে যাবে, আর ওইটা পাঠানো কুরিয়ার সার্ভিসের আইনের পরিপন্থী। তাহলে আমরা আব্বা আম্মার জন্য যখন কিছু পাঠাবো তখন শরীয়তের নিয়ম কানুন বিধিবিধান মেনেই পাঠাইতে হবে। এই জন্য ওলামা ইকরামদেরকে জেনে নিতে হবে যে আমি কি পাঠাইলে আমার আব্বা আম্মা পাবেন, কি পাঠাইলে পাবেন না, এগুলো জেনে শুনেই আমাদেরকে পাঠানো দরকার। অর্থাৎ সমস্ত এবাদত সমস্ত আমল সুন্নত পদ্ধতিতে হইতে হবে, সুন্নত পদ্ধতি থেকে বাড়তি অতিরিক্ত বেদাত, অতিরিক্ত যেটাই করা হচ্ছে সেটাই বেদাত। আর এই বেদাতি পদ্ধতিতে কোনো এবাদত করলে সেই এবাদত আল্লাহ পাক কবুল করেন না। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সবসময় খেয়াল রাখব যে বেদাত সবসময় পরিহার করব। আবার কেউ কেউ মনে করি যে এই বেদাত যদি পরিহার না করি বা বেদাত যদি আমি ছেড়ে দিই আমার হয়তো রিজিকের সমস্যা হতে পারে, যে আমার যদি চাকরিটা চলে যায়, আমার যদি এই অবলম্বনটা চলে যায়, অথবা আমার ইনকামের মূল মাধ্যমে হলে বেদাত, এগুলো যদি আমি ছেড়ে দিই তাহলে তো আমার ইনকাম কমে যেতে পারে। আসলে ইনকাম কমবে না, সুন্নতের মধ্যে আল্লাপাক বরকত রেখেছেন, বেদাতের মধ্যে আল্লাপাক বরকত রাখেন নাই। একজনে আপনার প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করে কিন্তু তার পরিবারে কোনো রোগ ব্যাধি হয় না, অসুখ হয় না, কিছু হয় না, সুন্দরভাবে জীবনযাপন করলো, মাস কাটলো। আরেকজন 1 লক্ষ টাকা ইনকাম করলো কিন্তু পরিবারের একজনের একটা অসুখ হয়ে সে 2 লাখ টাকা চলে গেল। তাহলে 10,000 টাকা ইনকাম করা ভালো না 1 লাখ টাকা ইনকাম করা ভালো? অর্থাৎ আল্লাহ পাক যদি বরকত দেন তাহলে ওই 10,000 টাকা 1 লক্ষ টাকার থেকে বেশি বরকত। এটাই হলো সুন্নত আর বেদাতের পার্থক্য। সুন্নতের মাধ্যমে সুন্নতের উপরে থেকে অল্প যদি উপার্জন করি আল্লাহ পাক এর মধ্যে বরকত দিবেন, কিন্তু বেদাতের উপরে থাকলে অনেক ইনকাম করতে পারবো, টাকা পয়সা রুজি করতে পারবো। আমরাও যদি বেদাতি পদ্ধতিতে ইচ্ছা করি টাকা পয়সা রুজি করার অনেক পন্থা আছে, দরবার একটা বানায় বসলেই টাকার আর অভাব নাই এই দেশে। আপনার বেদাতি পদ্ধতিতে শেরকি পদ্ধতিতে টাকা রুজি করার হাজারো পন্থা আছে, কিন্তু এই টাকা উপার্জন করে এটার মধ্যে কোনো বরকত থাকবে না। আর রিজিকের দায়িত্ব আল্লাহর, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন তিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন। এই জন্য রিজিকের ব্যাপারে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমাদেরকে বেদাত পরিহার করতে হবে। এবং এই ক্ষেত্রে বিশেষ করে ওলামায়ে কেরামদেরকে বিশেষ ভূমিকা রাখতে হবে। যদিও সমাজে এই বেদাত বোঝানো অনেক কষ্টকর, সাধারণ মানুষদেরকে বেদাত বোঝানো এটা অনেক জটিল, এবং বেদাতের আলোচনা যিনি করবেন, যেই আলেম করবেন, সেই আলেম পরের মাহফিলে আর দাওয়াত পাবেন না। যিনি একবার বেদাতের ওয়াজ করে যাবেন ওই হুজুরকে আর পরের মাহফিলে আর কেউ দাওয়াত দিবে না। সুতরাং এই বেদাত বোঝাতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। কারণ বেদাত বোঝানো এত সহজ বিষয় না, যেগুলো অনেক বছর ধরে শক্ত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে সেইগুলোকে যখন আপনি বলবেন যে এগুলো বেদাত, তো অনেকগুলো প্রশ্ন আসবে। একটা হবে যে এতদিন পর্যন্ত আমাদের বাপদাদারা করছে কি ভুল করছে। এক এক হুজুর দেখছি যে গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস ফাটে গেছে, সেই হুজুরেরা এগুলা করে গেছে। আর এখন নতুন নতুন হুজুর বাইরেছে, নতুন নতুন বলে যে এগুলো বেদাত, এগুলো করা যাবে না। তারপরে কেউ কেউ বলে যে এই এগুলো যদি বেদাত হইতো ওইসব হুজুরেরা বলেন নাই কেন। তারপরে আবার কেউ কেউ বলে যে এগুলো যে করা যাবে না কোথায় পাইছেন এটা দেখা। একদিন একজন আমাকে ধরছে, এটা যে করা যাবে না এটা কই পাইছেন। তা আমি বললাম যে আপনাকে আগে কিছু ইসলাম বোঝার জন্য কিছু মৌলিক নীতিমালা জানতে হবে, কোনটার দলিল কে দেখাবে এটা জানতে হবে। যে আপনি যদি বলেন যে ভাত খাওয়া হালাল, এটা কোথায় আছে দেখাইতে হবে। তো পৃথিবীর কোনো আলেম দেখাইতে পারব কোরআনে হাদিসে কিতাবে যে ভাত খাওয়া হালাল লেখা আছে? তো তাহলে এটা হালাল হইলো কেমনে? এটা হালাল হলো যে হারাম হলো অল্প কয়েকটা হারাম, খাবারের ক্ষেত্রে অল্প কয়েকটা হারাম, আল্লাহ পাক সেই অল্প কয়েকটা হারাম বলে দিছেন। এর বাহিরে দুনিয়ার যত খাবার আছে সব হালাল, ওই অল্প কয়েকটা বাদ দিলে, ওই পাঁচ দশটা বাদ দিলে বাকি দুনিয়ার যা খাবার আছে সব হালাল। এখন আল্লাহ পাক যদি হালাল খাবারের বর্ণনা কোরআনে দিতেন, তো শুধু হালাল খাবারের বর্ণনা দিতে দিতেই তো কোরআনে 10-15 পারা লাগতো খালি এই সারা দুনিয়াতে যত খাবার আছে এগুলার বর্ণনা দিতে। তা আল্লাহ সুবহান ওয়া তাআলা সবগুলার বর্ণনা না দিয়ে শুধু হারাম গুলো বলে দিচ্ছেন, বাস হারাম গুলোর বাহিরে যা আছে সব হালাল। আর এবাদতের ক্ষেত্রে নীতিমালা হলো এবাদত করতে হলে এটা যে এবাদত, যিনি বলবেন যে এটা এবাদত তিনি দলিল দেখাবেন, যিনি বলবেন যে এটা এবাদত না এটা বেদাত ওনার দলিল দেখানো লাগবে না। যিনি বলবেন যে না এটা সুন্নত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, উনি দলিল দেখাবেন, উনি স্পষ্ট দলিল দেখাবেন যে কোরআনে এটা আছে, আল্লাহ পাক বলছেন এইভাবে, রাসূল বলছেন এইভাবে, উনি দলিল দেখাবেন। যিনি বলবেন যে না এটা কোরআন হাদিসে নাই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তিনি দলিল দেখাবেন না। তাহলে এটা যে করা যাবে না উনি দলিল দেখাবে না, যিনি বলবেন যে এই ইবাদত করা যাবে উনি দলিল দেখাবেন। এরকম দেখবেন যে হাজারো প্রশ্নের সম্মুখীন যখন আপনি বেদাত নিয়ে কথা বলবেন, অসংখ্য প্রশ্ন আপনার সামনে আমাদের সামনে আসতেই থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের উপরে ইস্তিকামত থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত থেকে দূরীভূত হওয়ার, বেদাত পরিহার করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদেরকে আবারও সেই আজ থেকে 1400 বছর আগে সাহাবায়ে কেরামের যুগে আমাদেরকে আবার ফিরিয়ে যাওয়ার তৌফিক দান করুন। যেদিন আয়াত নাজিল হয়েছে আলিয়ম আকমাল তোলাকুম দিনাকুম, সেই আকমাল তোলাকুম দিনাকুমের দিনে আমাদেরকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা শুনেছি, আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক অনেকেই আমাদের মধ্যে অসুস্থ আছেন, সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে, যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূরানী মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের সম্মানিত বড় ভাই মুফতি আলিমুল্লাহ হাফেজাহুল্লাহ, তাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক তাকে হায়াত ও তাইয়্যেবা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।